সুন্নত শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলে সেটা সুন্নত, না করলে সুন্নত না, বিষয়টা এরকম নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন অথবা করার জন্য বলেছেন অথবা করার অনুমোদন দিয়েছেন অথবা শরীয়তের নীতিমালা হিসাবে নির্ধারণ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সরাসরি ছাত্র সাহাবাই কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সরাসরি আমলটা এইভাবে করেছেন, শিখেছেন। এই বিষয়গুলোকে শরীয়তের ভাষায় বলা হয় সুন্নত। অনেক কাজ আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই কিন্তু উম্মতের জন্য সুন্নত। অনেক কাজ আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন কিন্তু উম্মতের জন্য সুন্নত নয়, এরকম আছে না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই ও বোনেরা, আমার আলোচনার বিষয় হলো এত্তেবা উসুন্নাহ, সুন্নার এত্তেবা করা, সুন্নার অনুসরণ করা। এর গুরুত্ব সম্পর্কে আমরা কোরআন সুন্নাহ থেকে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। এখানে আমরা যে বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব, প্রথম বিষয় হলো সুন্নাহ কাকে বলে, সুন্নাহ কি জিনিস, সুন্নতটা কি, আগে সুন্নাহ বোঝা দরকার, তারপরে এই সুন্নার এত্তেবা, এত্তেবা করলে কি উপকার, সুন্নতের এত্তেবা করলে, সুন্নতের অনুসরণ করলে উপকারিতাটা কি, আর সুন্নতের অনুসরণ না করলে, সুন্নতের সাথে বেয়াদবি করলে তাহলে তার শাস্তিটা কি। এরপরের বিষয় হলো সুন্নতের এত্তেবা কিভাবে করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন শব্দটা ব্যবহার করেছেন এত্তেবা, তাহলে সুন্নতের এত্তেবা বলতে কি বোঝায়, এত্তেবাটা কিভাবে করতে হয়, এই বিষয়গুলোই আমরা আমাদের সংক্ষিপ্ত আলোচনার মধ্যে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আসি আমরা সুন্নাহ, সুন্নত কাকে বলে। সুন্নত শব্দের অর্থ, সুন্নাহ শব্দের অর্থ হল আস-সীরা আত-তরীকা, আস-সুন্নাহ হিয়াস-সীরা ওয়াত-তরীকা, অর্থাৎ সুন্নত শব্দের অর্থ হল তরিকা, সুন্নত শব্দের অর্থ হল পদ্ধতি, সুন্নত শব্দের অর্থ হল সিস্টেম। এই পদ্ধতি, রাস্তা, তরিকা, সীরা এগুলোকে আরবিতে বলা হয় সুন্নাহ। সুন্নাহ মিল্লাহ, মিল্লাত এবং সুন্নাত দুইটা একই অর্থে ব্যবহার করা হয়। এই জন্য মাইয়াতকে কবরে রাখার সময় হাদিসের মধ্যে দুই ধরনের রাওয়ায়েত এসেছে। কোনো কোনো রাওয়ায়েতে এসেছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, আবার কোনো কোনো রাওয়ায়েতে এসেছে বিসমিল্লাহি ওয়া আলা সুন্নাতে রাসূলিল্লাহ। এই জন্য মিল্লাত এবং সুন্নাত এই দুইটাও একই অর্থে ব্যবহার করা হয়। তাহলে সুন্নাহ শব্দের অর্থ হল তরিকা। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন মান সান্না সুন্নাতান হাসানাতান ফা উমিলা বিহা বাদাহু ফা কানা লাহু আজরুহু ওয়া মিসলু উজুরিহিম শাইআ মিন গাইরি আইন ইয়ানকুসা মিন উজুরিহিম শাইআ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সান্না সুন্নাতান হাসানাতান, কোন ব্যক্তি যদি একটি সুন্নতে হাসানা, একটা সুন্দর পদ্ধতি যদি কেউ চালু করে দেয়, ফা উমিলা বিহা বাদাহু, পরবর্তীতে লোকেরা ওই সুন্নত তরিকাটা, ওই পদ্ধতিটা, ওই সুন্দর রাস্তাটা পরবর্তীতে লোকেরা অনুসরণ করে, আমল করে। ফাকানা লাহু আজরুহু, তাহলে ওই ব্যক্তি যেই সুন্নতে হাসানা চালু করল, ওই সুন্নতে হাসানার সওয়াবটাও পাবে। ওয়া মিসলু উজুরিহিম, এবং অন্যান্য লোকেরা যেই আমলটা করবে তার সমপরিমাণ উজরত ওই ব্যক্তিটা লাভ করবে। সুবহানাল্লাহ। মিন গায়রি আইয়ান কুসা উজুরিহিম শাইআ, কিন্তু যে মানুষগুলো আমল করবে ওই মানুষগুলোর আমল থেকে কোনো অংশ কমতি করা হবে না। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান সান্না সুন্নাতান হাসানাতান, যে ব্যক্তি একটা সুন্নতে হাসানা চালু করে। সুন্নতে হাসানা চালু করে মানে তরিকায়ে হাসানা, সুন্দর একটা তরিকা, সুন্দর একটা পদ্ধতি। কিরকম পদ্ধতি? এই হাদিস দিয়ে আবার আমাদের বাংলাদেশে বেদাতে হাসানারও দলিল দেওয়া হয়, যে বলা হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সান্না সুন্নাতান হাসানাতান, যে ব্যক্তি একটা সুন্নতে হাসানা চালু করে। তা আমরা একটা বেদাতে হাসানা চালু করে দিলাম, এটা তো হাদিসেই আছে, কিন্তু এটা হলো হাদিসকে বুঝতে হবে সালাবদের মানহাজে, সালাবদের বুঝ অনুযায়ী। হাদিস এবং কোরআনে কারিমের আয়াতকে শুধু শাব্দিক অনুবাদে বুঝা যাবে না, এটার ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসীর বুঝতে হবে সালাফে সালেহীনেরা। সালাফেরা এই হাদিস দ্বারা কি বুঝেছেন, কি ব্যাখ্যা করেছেন, সেই আলোকে হাদিসটা বুঝতে হবে। সালাফেরা বলেছেন এখানে, মান সান্না সুন্নাতান হাসানাতান, যে ব্যক্তি একটা সুন্নতে হাসানা চালু করে মানে মৃত সুন্নত, যেই সুন্নতটা মারা গেছে, যেই সুন্নতটা বর্তমানে আমল হয় না, কেউ আমল করে না, এরকম সুন্নতটা আবার চালু করে দিল, নতুন করে করে নাই, বরং সুন্নতটা আগে ছিল, মাঝখান দিয়ে কোনো কারণে এই সুন্নতটা আমল হয় নাই, এই সুন্নতটা আমল না হওয়ার কারণে কিছুদিন এটা বন্ধ ছিল, আবার নতুন করে ওই সুন্নতটা চালু করে দিছে। এটাকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সান্না সুন্নাতান হাসানাতান। যেমন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুত তারাবি জামাতে তিন দিন চার দিন আদায় করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সরাসরি প্রমাণিত যে সালাতুত তারাবি কিয়ামে রমাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা জামাত আদায় করেছেন। কিন্তু এটাকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে এটা বা জামাত ওই সিস্টেমে আদায় হয় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এসে আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সুন্নতটাকে আবার পুনর্জাগরণ করা হয়েছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাকে দেখে বলছিলেন, নিয়মাল বেদা হাজি, এটা কতই না একটা সুন্দর উত্তম বেদাত। এখানে বেদাত মানে শাব্দিক অর্থে বেদাত, পারিভাষিক অর্থে বেদাত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝান নাই। যেই বেদাত দলালাহ, কুল্লু বেদাতিন দলালাহ, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বেদাত বুঝান নাই, শাব্দিক অর্থে বুঝিয়েছেন। অর্থাৎ এই বেদাতটা এতদিন পর্যন্ত এটা, এই সুন্নতটা এইভাবে চালু ছিল না, এখন থেকে এই সুন্নতটা এইভাবে আবার চালু করা হলো। আমি যে কথাটা বলতেছিলাম সেটা হলো যে সুন্নত শব্দের অর্থ হলো তরিকা, সুন্নত শব্দের অর্থ হলো পদ্ধতি। কার তরিকা? তরিকায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে শরীয়তের পরিভাষায় বলা হয় সুন্নাত। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকীদা, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাল ইবাদত, এই সব কিছুর যেই তরিকাটা, যেই পদ্ধতিটা, যেই সিস্টেমটা, এটাকে শরীয়তের ভাষায় বলা হয় সুন্নাত। সুন্নাত শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলে সেটা সুন্নাত, না করলে সুন্নাত না, বিষয়টা এরকম নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন অথবা করার জন্য বলেছেন অথবা করার অনুমোদন দিয়েছেন অথবা শরীয়তের নীতিমালা হিসাবে নির্ধারণ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সরাসরি ছাত্র সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সরাসরি আমলটা এইভাবে করেছেন, শিখেছেন, এই বিষয়গুলোকে শরীয়তের ভাষায় বলা হয় সুন্নাত। অনেক কাজ আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই কিন্তু উম্মতের জন্য সুন্নাত, অনেক কাজ আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন কিন্তু উম্মতের জন্য সুন্নাত নয়, এরকম আছে না? আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন কিন্তু উম্মতের জন্য সেটা সুন্নাত নয়, এরকম বলেন তো দেখি দুই একটা। জি জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারজনের অধিক বিবাহ করেছেন, এগারো জন স্ত্রী তিনি বিবাহ করেছেন, এটা উম্মতের জন্য কি সুন্নাত? কেন সুন্নাত না? এটা তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, সুন্নাত হবে না কেন? আল্লাহ রাব্বুল আলামিন খাস করে কোরআনে কারীমের আয়াত নাজিল করে আল্লাহ পাক বলে দিয়েছেন, খালিসাতাল্লাকা মিন দুনিল মুমিনিন, হে নবী এটা শুধু আপনার জন্য খালেস, অন্য মুমিনদের জন্য এটা নয়, কারণ আপনার বিবাহগুলো আপনার নিজের ইচ্ছা অনুযায়ী হয় নাই, এই বিবাহগুলো স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিন করাইছি। সুবহানাল্লাহ, প্রত্যেকটা বিবাহের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের এক একটা মাকসাদ, এক একটা উদ্দেশ্য নিহিত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন দিনের কারণে, দিনের প্রচার প্রসারের কারণে এই বিবাহগুলো করাইছেন, এই জন্য আল্লাহ পাক বলে দিয়েছেন খালিসাতাল্লাকা মিন দুনিল মুমিনিন, এগুলো শুধু আপনার জন্য আমি আল্লাহ খালেস করেছি, অন্য মুমিনদের জন্য এটা প্রযোজ্য নয়, অন্যদের জন্য এটা প্রযোজ্য হবে না, শুধু আপনার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক খাবারকে পছন্দ করতেন, অনেক খাবার ভালোবাসতেন, এই খাবার উম্মতের জন্য খাওয়া সুন্নত কিনা বলেন দেখি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো খাবার খুব পছন্দ করতেন, এই খাবারগুলো আমাদের জন্য সুন্নত কিনা? জি, এটা সুন্নত না, এগুলাকে বলা হয় আদাত, মিনাল আদাত ওয়াল মুবাহাত। তবে কেউ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে যদি ওই খাবারগুলো খায়, আমার রাসূল এই খাবারগুলো পছন্দ করতেন, এই খাবারগুলোকে ভালোবাসতেন, আমিও এই খাবারগুলোকে ভালোবাসতেছি, আমিও খাইতেছি, ওই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের সওয়াব পাবেন, কিন্তু এটা শরীয়তের ভাষায় সুন্নত না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা টুপি পরিধান করতেন, মাথায় পাগড়ি পরিধান করতেন, এই টুপি পাগড়ি আমাদের জন্য সুন্নত কিনা? জি, আপনারা দেখি কথাই বলেন না, আমাদের জন্য সুন্নত? সুন্নত না, এগুলো হলো মিনাল আদাত ওয়াল মুবাহাত। সুন্নত হইতে হইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করবেন, পাশাপাশি উম্মতকে করার ব্যাপারে উৎসাহিত করবেন, নির্দেশনা দিবেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে নিজে করেছেন, কিন্তু উম্মতকে কোনো নির্দেশনা এই ব্যাপারে দেন নাই। এইগুলোকে শরীয়তের ভাষায় সুন্নাত বলে না, এগুলোকে বলে আদাত ওয়াল মুবাহাত। এজন্য টুপিকে সুন্নাত বলা যাবে না, পাগড়িকে সুন্নাত বলা যাবে না, এগুলো হলো আদাত ওয়াল মুবাহাত। এগুলো যে অঞ্চলের ওলামায়ে কেরাম পাগড়ি পরিধান করেন ওই অঞ্চলে পাগড়ি পরিধান করাটা উত্তম, যে অঞ্চলের ওলামায়ে কেরাম পাগড়ি পরিধান করেন না সেই অঞ্চলে না করাই উত্তম। কারণ এগুলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত না। সুন্নত হইলে সারা দুনিয়ার জন্য সেটা সমভাবে প্রযোজ্য। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, কিন্তু উম্মতের জন্য এগুলো সুন্নত না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তাহাজ্জুদের নামাজ কিয়ামুল লাইল আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছিলেন, কিন্তু আমাদের জন্য তাহাজ্জুদের নামাজ আল্লাহ পাক ফরজ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। প্রথম সময় আপনার জন্য তাহাজ্জুদকে ফরজ করেছিলাম, এখন থেকে আপনার জন্য এটা নফল করা হইল। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য তাহাজ্জুদ কিয়ামুল লাইল ফরজ ছিল, উম্মতের জন্য ফরজ না। এরকম অনেকগুলো বিষয় আছে যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন কিন্তু উম্মতের জন্য সুন্নত না। আবার অনেকগুলো জিনিস আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই কিন্তু উম্মতের জন্য সুন্নত, এরকম আছে কিনা কি বলেন তো দেখি। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন ইমাম সাহেব ছিলেন, মুসল্লি ছিলেন না, কি বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতি করতেন না সব সময়? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মুসল্লি ছিলেন? তাহলে মুসল্লি হওয়া বেদাত নাকি? সবাই যদি ইমাম সাহেব হয়ে যায় সুন্নত পালন করবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম ছিলেন, আমরা সবাই ইমাম, তাহলে বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসল্লি হন নাই কিন্তু উম্মতের জন্য মুসল্লি হওয়া সুন্নত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুয়াজ্জিন ছিলেন না, ইমাম সাহেব ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজান দিতেন না, তাহলে মুয়াজ্জিন হওয়া কি সুন্নত না? মুয়াজ্জিন তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন কি? ইমাম। এরকম অসংখ্য ইবাদত অসংখ্য আমাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই কিন্তু উম্মতের জন্য এগুলাও সুন্নত। এজন্য সুন্নতের সংজ্ঞাকে ভালোভাবে না বুঝলে সুন্নত বুঝতে এলোমেলো হয়ে যাবে। সুন্নত ওই জিনিসগুলো সুন্নত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন অথবা করার জন্য নির্দেশ দিয়েছেন অথবা করার ব্যাপারে অনুমোদন দিয়েছেন অথবা শরীয়ত হিসাবে এটাকে নির্ধারণ করেছেন অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি স্টুডেন্ট সাহাবাই কেরাম ওই সাহাবাই কেরামদেরকে এই ব্যাপারে তালিম দিয়েছেন। এইগুলোকে শরীয়তের ভাষায় বলা হয় সুন্নত, এগুলোকে বলা হয় সুন্নত। তাহলে আমরা মোটামুটি বুঝতে পারছি সুন্নত কাকে বলে, সুন্নত কোন জিনিসগুলো। আচ্ছা, সুন্নত কি শুধু আমলের মধ্যে সীমাবদ্ধ কিনা? সুন্নত শুধু আমলের ভিতরে সীমাবদ্ধ না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত হবে ফি তাওহীদিহি ওয়া ঈমানিহি ওয়া ফি নিয়্যতিহি ওয়া ফিকরিহি ওয়া ফি আকওয়ালিহিল হাসানা ওয়া ফি আমালিহিস সালিহা ওয়া ফি আখলাকিহিল কারীমা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত হবে ফি তাওহীদিহি ওয়া ঈমানিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেরকম তাওহীদে বিশ্বাসী ছিলেন, যেরকম তাওহীদের দাওয়াত দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাওহীদের ইত্তেবা করাও উম্মতের জন্য সুন্নত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমানের মতো ঈমানের ইত্তেবা করা উম্মতের জন্য সুন্নত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়াতের মতো ফিকিরের মতো ইত্তেবা সুন্নত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা সুন্দর সুন্দর আকওয়ালে হাসানা সুন্দর কথাগুলোর ইত্তেবা করা সুন্নত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা আমলে সালের ইত্তেবা করা উম্মতের জন্য সুন্নত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম চরিত্র, উত্তম আখলাকের এত্তেবা করা উম্মতের জন্য সুন্নাত। সুবহানাল্লাহ। তাহলে সুন্নাত শুধু এক জায়গায় দুই জায়গায় সীমাবদ্ধ নয়, তাওহীদের ক্ষেত্রে, ঈমানের ক্ষেত্রে, নিয়তের ক্ষেত্রে, ফিকিরের ক্ষেত্রে, আকওয়ালে হাসানার ক্ষেত্রে, আমালে সালেহার ক্ষেত্রে এবং আখলাকে কারিমের ক্ষেত্রে, সর্বক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করা উম্মতের উপরে বাধ্যতামূলক। তাহলে সুন্নাত শুধু আমলের মধ্যে এক জায়গায় দুই জায়গায় সীমাবদ্ধ নয়, জীবনের সর্বক্ষেত্রে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, সর্বক্ষেত্রে, সব জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা করা আল্লাহ রাব্বুল আলামিন বাধ্যতামূলক করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের উপরে দুইটা তাওহীদকে ফরজ করেছেন। কয়টা তাওহীদ? দুইটা তাওহীদ আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। একটা তাওহীদ হলো আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ, আরেকটা তাওহীদ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবার তাওহীদ। আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদটা হলো ইবাদতের মালিকানার তাওহীদ, আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদটা হলো একমাত্র ইবাদতের মালিক, একমাত্র মাবুদ হবেন আল্লাহ রাব্বুল আলামিন। এটা হলো আল্লাহর তাওহীদ। আল্লাহ ছাড়া আর কেউ বান্দার কোনো ইবাদত পাওয়ার অধিকার নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদটা হলো ইবাদতের তরিকা, ইবাদতের পদ্ধতি, ইবাদতের সিস্টেমটা কোন তরিকায় হবে। কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন একটা তরিকা নির্ধারণ করে দিয়েছেন, এই তরিকায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবার তাওহীদ কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের উপরে ফরজ। তাহলে তাওহীদ শুধু আল্লাহর ক্ষেত্রে সীমাবদ্ধ না, তাওহীদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবার ক্ষেত্রেও সীমাবদ্ধ। এই জন্য কালেমার ভিতরে দুইটা অংশকে একত্রিত করা হয়েছে, কালেমে শাহাদা যেটা, সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদকে যেমন একত্রিত করা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবার তাওহীদকেও একত্রিত করা হয়েছে। এই জন্য ইমানের রোকন কয়টা বলেন দেখি? ইমানের রোকন কয়টা? ছয়টা। ইমানের রোকন ছয়টা, কিন্তু ইমান আনার সময় ছয়টা রোকনের স্বীকৃতি দেওয়া লাগে না। কোন লোক যদি আসে আপনাকে বলে, ভাইজান আমি ইসলাম গ্রহণ করতে চাই, আমার ইসলাম কবুল করান, কেমনে করাইবেন? জি, আপনারা ইসলাম গ্রহণ করছেন কিনা? জি, আমরা নিজেরাই তো ইসলাম গ্রহণ করা লাগে নাই, কারণ আমরা আলহামদুলিল্লাহ মুসলিমের ঘরে জন্মগ্রহণ করছি, আর নতুন করে ইসলাম গ্রহণ করা লাগে নাই। এখন কেউ যদি আসে আপনার কাছে ইসলাম গ্রহণ করতে, কিভাবে করাবেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইমানের রোকন হলো ছয়টা, ইমানের রোকন ছয়টা, কিন্তু তাকে ইসলাম গ্রহণ করানোর সময় ছয়টা রোকনের ওয়াদা কিন্তু নেন নাই। ওয়াদা নিলেন আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র দুইটা বিষয়ের, একটা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের তাওহীদের, আরেকটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবার তাওহীদের। এই জন্য এই কালেমে শাহাদাতকে সংক্ষেপে আমরা বলি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের তাওহীদের স্বীকৃতি দি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ইবাদতের তরিকার, ইবাদতের সিস্টেমের, ইবাদতের পদ্ধতির তাওহীদের স্বীকৃতি দি। এই দুই তাওহীদ যদি আল্লাহর কোন বান্দা বান্দির ঠিক হয়ে যায়, আল্লাহর এই বান্দা বান্দির ইমানের বাকি সব রকম তার ঠিক হয়ে যাবে। সুবহানাল্লাহ, তার ইসলামের রকম ঠিক হয়ে যাবে, তার সমস্ত আমল আখলাক তার সম্পূর্ণ সুন্নতের ভিত্তিতে পরিচালিত হয়ে যাবে, কারণ আল্লাহর এই বান্দা দুইটা তাওহীদ বুঝে গেছে। সুবহানাল্লাহ। তাহলে কিয়ামত পর্যন্ত তরিকা কয়টা? কিয়ামত পর্যন্ত তরিকা, ইবাদতের তরিকা একটা, সেই তরিকার নাম কি? তরিকায়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমরা জিকির করব কোন তরিকায়? জিকির কোন তরিকায়? সিস্তিয়া তরিকায়, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, খাস মুজাদ্দিদিয়া, সিস্তিয়া সাবেরিয়া, সিস্তিয়া নিজামিয়া। তাহলে বোঝা যায় কিয়ামত পর্যন্ত সমস্ত ইবাদতের একটা মাত্র তরিকা, একটা মাত্র সিস্টেম, একটা মাত্র পদ্ধতি, যেটা আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের উপরে ফরজ করে দিয়েছেন। এই তরিকার বাহিরে কোনো ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ইবাদত কবুল করেন না। জিকির আল্লাহ রাব্বুল আলামিনের একটা গুরুত্বপূর্ণ ইবাদত, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আর কোন ইবাদতের ব্যাপারে এমন নির্দেশনা দেন নাই। আল্লাহ বলছেন, আমি বান্দার হায়াত আর মাউত সৃষ্টি করেছি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্য থেকে কে বেশি বেশি সুন্দর আমল করে। বেশি আমলের জন্য আল্লাহ হায়াত মাউত বানান নাই, হায়াত মাউত বানাইছেন বেশি বেশি সুন্দর আমলের জন্য। হায়াত আর মাউতকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন সুন্দর আমলের জন্য, বেশি আমলের জন্য না। কিন্তু একটা আমলকে আল্লাহ রাব্বুল আলামিন জোর দিয়ে নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদারেরা। আল্লাহ পাক কাদেরকে ডাক দিলেন? ইমানদার না আমাদেরকে? আমরা যখন বলি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ কাদেরকে ডাক দিছে? কয় ইমানদারদেরকে, মানে আমাদেরকে না, ইমানদারদেরকে ডাক দিছে মানে অন্যদেরকে ডাক দিছে, আমরা যারা আছি আমাদেরকে না। এই জন্য আমাদের আমল করার দরকার নেই। সব সময় কোরআনে কারিমে যত জায়গায় আল্লাহ বলবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বলবেন যে আমার আল্লাহ আমারে ডাক দিছে, কারণ আমিও তো আমানুর একজন সদস্য। কি বলেন, আমরা আমানুর একজন না? তাহলে আমার আল্লাহ আমারে ডাক দিছে। আল্লাহ আকবার, আমার আল্লাহ আমাকে ডাক দিয়ে বলতেছেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা, বান্দারে আমি আল্লাহর জিকিরটা বেশি বেশি করে করো। সুবহানাল্লাহ, যিকরান কাসীরা, বেশি বেশি আমল করো। তাহলে এত বেশি গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহর জিকির, এই জিকির নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার বাহিরে করার কোনো সুযোগ নাই। এইভাবে সমস্ত ইবাদত কিয়ামত পর্যন্ত একটা তরিকায় করতে হবে, এটা হলো ইত্তেবার তাওহীদ। তাহলে আমরা তাওহীদ বুঝছি তো, এই তাওহীদটা বাংলাদেশেও পরিচিত, মানে আল্লাহর তাওহীদের ব্যাপারে মোটামুটি আমরা যতটুকু জানি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে তাওহীদ আছে এটা অধিকাংশ মুসলিমের কাছে, 99% মুসলিমের কাছে অজানা। তাওহীদ বলতে আমরা আল্লাহর তাওহীদ বুঝি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত্তেবারও যে তাওহীদ আছে, কারণ কিয়ামত পর্যন্ত ইবাদতের ক্ষেত্রে আর কারো কোন তরিকার অনুসরণ করার সুযোগ কোন মানুষের নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে এই এত্তেবাকে আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, قل ان كنتم تحبون الله فاتبعوني। রাসূল আপনি দুনিয়ার মানুষদেরকে বিষয়টা ভালো করে জানিয়ে দিন, ان كنتم تحبون الله, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে محبت করো। এই তুহিব্বুন আল্লাহর অর্থ হলো ইন কুনতুম তাবুদুন আল্লাহ, যখন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবা, কারণ মহব্বত ছাড়া ইবাদত হয় না। এবাদতের রোকন কয়টা বলেন দেখি, এবাদতের রোকন কয়টা? মনে রাখবেন এবাদতের রোকন হলো তিনটা, এবাদতের রোকন কয়টা? এক নম্বর রোকন হলো মহব্বত, আল্লাহ রাব্বুল আলামিনকে পরিপূর্ণ মহব্বত না করলে এবাদত হয় না। দুই নম্বর রোকন হলো আল খাওফ, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হয়, ভয়ের সাথে এবাদত করতে হয়। তিন নম্বর রোকন হলো আর রাজা, আল্লাহর কাছে আশা পোষণ করতে হয়, আশা থাকতে হয়। মহব্বত, ভয় এবং আশা, এই তিনটার সমন্বয়ে একটা এবাদত হয়। যদি কারো মধ্যে খালি মহব্বত আছে, ভয়ও নাই আশাও নাই, এবাদত হবে? শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলেন, পৃথিবীর সমস্ত মুসলিমদের মধ্যে তিন ধরনের মানুষ খুঁজে পাওয়া যায়। এক ধরনের মানুষ আছে খালি মহব্বতের সাথে আল্লাহর ইবাদত করে, ভয়ও নাই আশাও নাই, এরা কারা বলেন দেখি? খালি মহব্বত, আল্লাহরে খালি মহব্বত, আল্লাহর আশেক হয়ে যায়, মাশুক হয়ে যায়, খালি আল্লাহরে মহব্বত করে, আল্লাহর ভয়ও নাই আশাও নাই, এরা কারা? এরা হইল সুফি, সুফি সম্প্রদায়। এটা আমার কথা না, এটা শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহের কথা। তিনি বলেন, দুনিয়াতে কিছু মানুষ আছে খালি আল্লাহরে ভালোবাসে, আল্লাহর আশেক হয়ে যায়, আল্লাহর জন্য ফানা হয়ে যায়, ফানা পিল্লা হয়ে যায়, আল্লাহরে ভালোবাসে, আল্লাহরে ভয়ও করে না, আল্লাহর কাছে আশাও করে না, আর সবসময় শুধু আল্লাহর কাছে বলতে থাকে, জান্নাত দোজক সে মাই কিয়া করো, আরজু হে মাই তুঝে দেখা করো। আল্লাহ আমার জান্নাতেরও দরকার নাই, জাহান্নামেরও দরকার নাই, আমি খালি তোমারে চাই মাওলা, তোমারে চাই মাওলা, তোমারে চাই, খালি মাওলারে চাই, জান্নাত দরকার নাই, জাহান্নামও দরকার নাই। এই জন্য এক পাগলই ছিল দুনিয়াতে, রাবেয়া বসরি, নাম শুনছেন? ওই পাগলই আবার বাংলাদেশের বিরাট আল্লাহর ওলি। বাংলাদেশের মানুষ মনে করে রাবেয়া বসরি নাম শুনলে বিরাট আল্লাহর ওলি। এই পাগলই একদিন এক হাতে আগুন এক হাতে পানি নিয়ে রাস্তা দিয়ে দৌড় দিছে, সবাইকে কিরে পাগলি, আগুন নিয়ে পানি নিয়ে কই দৌড়াস? কই শুন, এই আগুন নিয়ে যাইতেছি জান্নাতকে জ্বালাই দিমু, জান্নাত রাখমু না, এই পানি নিয়ে যাইতেছি জাহান্নাম নিবাই ফেলমু, জাহান্নাম রাখমু না। কই জাহান্নাম, জান্নাত জাহান্নামে তোর অসুবিধা করলো কি, নিবাই দিবি কেন, আর জ্বালাই ফেলবি কেন? কই শোন, দুনিয়ার যত মানুষ আছে আল্লাহর ইবাদত করে জান্নাত পাওয়ার আশায়, আল্লাহর ইবাদত করে জাহান্নাম থেকে বাঁচার আশায়, এই দুটারে যদি নস্যাৎ করে দিই, দুটারে যদি ধ্বংস করে দিই, দুনিয়ার সব মানুষ আল্লাহরে পাওয়ার আশায় ইবাদত করব। এটাই হলো সুফিবাদের মূল থিওরি, যে ভয়ও নাই আশাও নাই, খালি আল্লাহর মহব্বত, আল্লাহর ইশকে, যে খালি আল্লাহরে পাইতে হবে, মাওলারে পাইতে হবে। মাওলার জিকির যখন শুরু হয়, মাওলার জিকিরে লাপ মারিয়ে স্টেজে উঠে যায়, মাওলার জিকিরে মাইক নিয়ে টানাটানি শুরু হয়ে যায়, মাওলার জিকিরে বাঁশ ধরে ধরে উপরে উঠা শুরু হয়ে যায়, মাওলার জিকিরে বিভিন্ন রকমের ব্যায়াম এক্সারসাইজ লাফালাফি শুরু হয়ে যায়, আর এটাকে যার আওয়াজে যার বয়ানে বেশি মানুষ নাচে, বেশি মানুষ পাগল হয়, ওই হুজুর নিজেরে বেশি কারামতওয়ালা হুজুর মনে করে। যে হুজুরের বয়ানে মানুষ যত লাফাইতে পারে, কো হুজুর এটা বড় আল্লাহর ওলি, কামেল ওলি, এই হুজুরে বয়ান শুরু করলে মানুষ খালি লাফায়, খালি লাফায়। কো বাবা কেন লাফাও? কো আমি তো লাফাই না রে বাবা, পিছন থেকে কে যেন লাফ দেওয়ায়, কে লাফ দেওয়ায়? খালি ওই যে হুজুরের বয়ানের বেশি লাফায়, ওই হুজুর বড় হুজুর। তাহলে মাওলারে পাওয়ার জন্য এত পাগল। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই জাতীয় ইবাদত যারা করে তাদের ইবাদতের ভিতরে আল্লাহর ভয়ও নাই আশাও নাই। কারণ ইবাদতের মধ্যে তিনটা রকম থাকতে হবে, মহব্বত যেমন থাকতে হবে, আল্লাহর ভয় থাকতে হবে। কারণ আল্লাহ পাক জাহান্নামকে ভয় করতে বলছেন, বলছেন না নিজেদেরকে পরিবার পরিজনের জাহান্নামের আগুন থেকে বাঁচাও? তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। জান্নাতের দিকে দৌড়ানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, وَسَارِعُوا إِلَى مَغْفِرَةٍ مِّن رَّبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمَاوَاتُ وَالْأَرْضُ ও দুনিয়ার মানুষ, তোমাদের রবের মাগফিরাতের দিকে দৌড়াও, আর ওই জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের প্রস্থটা আসমান জমিনের সমান। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক জান্নাতের দিকে দৌড়াইতে বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতরে জান্নাত যখন চাইবা আল্লাহর কাছে, ছোটটা চাইও না বড়টা চাইবা, ইজা সাআলতুমুল্লাহাল জান্না ফাসআলুহুল ফেরদাউস, আল্লাহর কাছে ফেরদাউস জান্নাতটা চাইও, কারণ ফেরদাউস জান্নাতের ছাদে হলো আরশুর রহমান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের আরশটা হলো জান্নাতুল ফেরদাউসের ছাদে। সুবহানাল্লাহ। তাহলে রাসূল বলতেছেন, তোমরা জান্নাত চাও, জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা ছাও, জাহান্নাম থেকে বাঁচো, আর আমি কই না জান্নাতও দরকার নাই, জাহান্নামও দরকার নাই, দরকার হলো খালি আমার মাওলার আশকে। তাহলে এটা ইবাদতের পূর্ণাঙ্গ রূপ না। আবার একটা শ্রেণী আছে, শুধু আল্লাহরে ভয় করে, আশাও করে না, আবার মহব্বতও নাই, খালি ভয় করে, খালি ভয় করে, এরা কারা বলেন দেখি? এদেরকে চিনেন? এরা হলো খারেজি সম্প্রদায়। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এরা হলো খাওয়ারেজ। খাওয়ারেজরা খালি আল্লাহরে ভয় করে, আশাও করে না, আল্লাহরে মহব্বতও করে না, খালি ভয়, খালি ভয়, খালি ভয়। আল্লাহ বলছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং চুরিনী, চুরি করলে তার হাতটা কেটে দাও। খারেজিরা কয়, শোনো, হাত খালি পর্যন্ত না, হাত এ পর্যন্ত, আল্লাহর এত ভয়, কয় খালি এখানে কাটলে হবে না, হাতকে খালি এখানে, হাত এই পর্যন্ত, এখানে কাটি দিতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাটি দেখাইছেন, হাত এই পর্যন্ত কাটলে হবে, আর কাটার দরকার নাই। আল্লাহ রাসূলের থেকে বেশি বুঝে গেছে, এত আল্লাহর ভয়, কয় আল্লাহ কইছে এই পর্যন্ত, আর আমি এই পর্যন্ত তো আল্লাহর হুকুম মানা হয় নাই। খারেজি যুবকগুলো এইরকম আল্লাহরে ভয় করত, কিন্তু আল্লাহর মহব্বত ছিল না, আল্লাহর আশাও ছিল না। আবার আরেকটা শ্রেণী আছে, মহব্বতও নাই, ভয়ও নাই, খালি আশা করে, খালি আশা করে, এরকমও আছে, আছে না? এরা কারা বলেন দেখি? এরা হলো মুরজিয়া। এদেরকে বলা হয় মুরজিয়া। বাংলাদেশের 95% বেশি মুসলমান মুরজিয়া, নামাজ পড়ে না, জান্নাত পাওয়ার আশায় বসে রয়েছে, নামাজ নাই, কয় ইমান ঠিক আছে, কমিয়া নামাজ না পড়লে কি হইব, আমার ইমান কিন্তু খুব মজবুত, ইমান কিন্তু খুব স্ট্রং। তাহলে আল্লাহর ইবাদত নাই, ইমান ঠিক নাই, ইমানের ভিতরে শিরক, ইমানের ভিতরে কুফর, ইমানের ভিতরে বেদাত, কিন্তু জান্নাত পাওয়ার আশায় বসে রয়েছে। এই মানুষগুলোর ভিতরে আল্লাহর মহব্বতও নাই, আল্লাহর ভয়ও নাই। ভাই নামাজ পড়েন না, কয় ইনশাআল্লাহ পড়বো, মানে আল্লাহ চাইলে পড়বো না, চাইলে পড়বো না, আমি যে পড়ি না এটা আমার দোষ না, আল্লাহ চায় না, ইনশাআল্লাহ পড়বো, মানে আল্লাহ যখন চাইব তখন পড়বো, এখন আল্লাহ চাইতেছে না, আমি নামাজ পড়ি। ভাই নামাজ পড়েন না, কয় দোয়া করেন, দোয়া করেন নামাজের জন্য, মানে আপনি দোয়া করলে আল্লাহ যদি কবুল করে তাহলে পড়বো, এর আগে পড়বো না। তাহলে এই মানুষগুলো হলো কি, মরজিয়া, এরা আশা পোষণ করে বসে আছে কিন্তু ইমান ঠিক করে না, আমল ঠিক করে না, কিছু ঠিক করে না। তাহলে ইবাদতের রুকন মনে রাখবেন তিনটা, মহব্বত, ভয়, আশা। এই জন্য মহব্বতটা হলো ইবাদতের মেইন। এই জন্য আল্লাহ পাক সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা, রাসূল আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, এই মহব্বত মানে ইবাদত করতে চাও, যখন ইবাদত করবা, ফাত্তাবিউনি, আমি নবীর ইত্তেবা করতে হবে, কিয়ামত পর্যন্ত আমি নবীর ইত্তেবা করে আল্লাহর ইবাদত কবুল হবে, আমি নবীর ইত্তেবার বাহিরে গেলে কোনো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। আল্লাহ পাক এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবাকে উম্মতের উপরে ফরজ করে দিয়েছেন। এই জন্য ছোট ইবাদত হোক, বড় ইবাদত হোক, যে কোনো ইবাদত হোক, একটা ইবাদত আল্লাহর কাছে পৌঁছবে না যদি সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণে, সুন্নতের এত্তেবা অনুযায়ী না হয়। তাহলে আমরা সুন্নতের এত্তেবার গুরুত্ব 1 নম্বরে বুঝলাম, যে সুন্নতের এত্তেবা এটা এত্তেবার তাওহিদ। অর্থাৎ তাওহিদ মানে এই ক্ষেত্রে আর কারো এত্তেবার সুযোগ নেই। আচ্ছা এখন আসেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কথা মিলল না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কথা একরকম, আল্লাহ রসুলের কথা একরকম, কাটটা নিতে হবে। জি আল্লাহ রসুলের তা আবু বকরের তা বাদ, নবী সাল্লাল্লাহু আলাইহি এর কথার সাথে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার কথা মিলল না, কাটটা নিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি এর কথার সাথে আলী রাদিয়াল্লাহু তাআলার কথা মিলল না, কাটটা নিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সহিহ হাদিসের সাথে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথা মিলল না, কাটটা নিতে হবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হয়েছে, জিজ্ঞাসা করা হলো ইজা কুলতা কাওলান ওয়া কিতাবুল্লাহি ইউখালিফুহু, আপনি এমন একটা কথা কইলেন যেই কথাটা আল্লাহর কিতাবের সাথে মিলে না, তখন আমরা কি করবো, আল্লাহর কিতাবেরটা ধরবো নাকি আপনারটা ধরে রাখবো? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন উতরুকু কাওলি বিকিতাবিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর কিতাবের মধ্যে কোনো কথা পাইলে আমার কথার বিপরীত হলে আমার কথারে দূরে ছুড়ে ফেলে দাও, আল্লাহর কিতাবের কথাটা গ্রহণ করো। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করা হলো আপনার কোনো কথা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিপরীত হয় তাহলে কি করব? কয় উতরুকু কাওলি বিখবরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কথাকে ছুড়ে ফেলে দাও, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে গ্রহণ করো। সুবহানাল্লাহ। এমন কি কোন সাহাবীর কথাও যদি আমি আবু হানিফার কথার খেলাফ হয় আমি আবু হানিফার কথারে ফেলে দাও, ওই সাহাবায়ে কেরামের কাউলটাকে গ্রহণ করো। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন ইয়াকুমুল কাওলা ফি দীনিল্লাহি তাআলা বিররায় ওয়া আলাইকুম বিইত্তিবাই সুন্নাহ, খবরদার খবরদার কিয়ামত পর্যন্ত মুসলিম উম্মাহ মনে রাখো, আল্লাহর দিনের ব্যাপারে কোনো কথা বলতে গেলে নিজের মন গড়া বলিও না, মন গড়া আল্লাহর দিনের কোনো ইবাদত করিও না। ওয়া আলাইকুম বিইত্তিবাই সুন্নাহ, সুন্নতের ইত্তেবা করে আল্লাহর ইবাদত করবা। সুবহানাল্লাহ। কার কথা? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর কথা। এখন মসজিদে গেছেন, মসজিদে যাওয়ার পরে মসজিদে ঢুকলেন, ঢুকার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্ডার দিচ্ছেন ইজা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস, মসজিদে ঢুকছো খবরদার বসা যাবে না। আল্লাহ রসুল বলতেছেন কি ফালা ইয়াজলিস, খবরদার বসতে পারবে না। আপনি কইলেন না আমি বসে যাবো আপনার অসুবিধা কি, কি বলেন? আল্লাহ রসুল বলতেছেন এই খবরদার বসা যাবে না, এটা আল্লাহর ঘর, আল্লাহর ঘরের হক আদায় করো, হাত্তা ইউসাল্লিয়া রাকাতাইন, দুই রাকাত সালাত আদায় করো তারপরে বসো। আপনি কইলেন যে না আমি বসে যাবো আপনার অসুবিধা কি, কি বসে যাওয়া যাবে? ওয়ামাই ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ১১৫ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার রাসূলের পক্ষ থেকে সুস্পষ্ট হেদায়েত পাওয়ার পরেও যদি কেউ আমার রাসূলের অর্ডার নিয়ে নির্দেশ নিয়ে দ্বিধা সংকোচের মধ্যে থাকে, পালন করবে কি করবে না, মানবে কি মানবে না, আমার রাসূলের কথার থেকে আরেকজনের কথার অগ্রাধিকার দে, সাহাবায়ে কেরামের তরিকার এত্তেবা বাদ দিয়ে অন্য তরিকার অনুসরণ করে, নুয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার পরিণতি হলো জাহান্নাম। নাউযুবিল্লাহ। এই জন্য দুনিয়ার সমস্ত ইমামেরা দুনিয়ার মানুষকে বলছেন খবরদার সবসময় সুন্নতের এত্তেবা করবা, আমাদের কথাকে ফেলে দিবা সুন্নতের খেলাফ হইলে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন ইন্নামা আনা বাশারুন উখতি ওয়া উসিব, আরে আমরা তো হইলাম মানুষ, আমরা ভুলও করতে পারি শুদ্ধও করতে পারি, আমাদের কথা যদি আল্লাহর কিতাবের সাথে মিলে সুন্নতে রাসূলের সাথে মিলে সেটা গ্রহণ করবা, ওয়ামান লাম ইউওয়াফিক ফাতরুকুহু, না মিললে সেটা ফেলে দিবা। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মসজিদে নববীর ইমাম ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় দুনিয়াবাসীকে বলতেন, ও দুনিয়াবাসী, আমি ইমাম মালিকের কথা আমাদের কথা ইচ্ছা করলে গ্রহণ করতেও পারো, ইচ্ছা করলে ফেলেও দিতে পারো, কিন্তু এই কবরে যিনি আছেন ওনার কোনো কথা ফেলে দেওয়া যাবে না, সব কথা তোমাকে গ্রহণ করতে হবে। সুবহানাল্লাহ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম কথা হলো এত্তাবার তাওহীদ থাকবে, দ্বিতীয় কথা হলো সমস্ত ইবাদত আল্লাহর দরবারে কবুল হইতে হলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের এত্তাবা অনুযায়ী হইতে হবে, এর বাহিরে গেলে আল্লাহ রাব্বুল আলামিন কোনো ইবাদত কবুল করবেন না। তিন নম্বর কথা হলো, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে আল্লাহর কোনো বান্দা থাকে, তাহলে এই বান্দার আকীদা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকীদার সাথে মিলে, সাহাবায়ে কেরামের আকীদার সাথে মিলে, এই আল্লাহর বান্দা নাজাত পাবে, এর বাহিরে নাজাত পাওয়ার কোনো সম্ভাবনা নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে বলছেন, আমার উম্মত দলে দলে বিভক্ত হবে, কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাত ওয়াহিদা, শুধু একটা মাত্র মিল্লাত জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ওই মিল্লাতটা কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা, আমাদের আকীদার সাথে যাদের আকীদা মিলে যাবে, আমাদের তাওহীদের সাথে যাদের তাওহীদ মিলে যাবে, আমাদের ঈমানের সাথে যাদের ঈমান মিলে যাবে, এই মানুষগুলোই নাজাত পাবে, আর বাকি সব জাহান্নামে যাবে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি আকীদার সাথে আমার আকীদা যদি না মিলে জান্নাত পাওয়ার কোনো সম্ভাবনা নাই। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকীদা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাওহীদ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর এত্তেবা আমার জন্য এত জরুরি, জান্নাত পাইতে হইলে এত্তেবার বাহিরে যাওয়ার কোনো সুযোগ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের এত্তেবা করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাটাকে মহব্বত করেন। সুবহানাল্লাহ। যত বেশি সুন্নতের অনুসরণ করব আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি মহব্বত করেন। আল্লাহ পাক ওই আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ফাত্তাবিউনির পরে বলছেন ইউহিব্বিকুমুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মহব্বত করবেন, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। তাহলে আল্লাহর ভালোবাসা পাইতে হলে কি করতে হবে? যদি কেউ মনে করে ল্যাংটা বাবা আল্লাহর ওলি, তার ইমান চলে যাবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিটাকে মহব্বত করেন যে ব্যক্তিটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপরে থাকেন, সুন্নতের এত্তেবা করেন। সুন্নতের বাহিরে গেলে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করেন না। তাহলে ল্যাংটা হওয়া কি সুন্নত? আল্লাহ রসুলের সোয়া লক্ষ লক্ষাধিক সাহাবি ছিলেন, যেই সাহাবিরা সকলেই আল্লাহর ওলি ছিলেন, সকলেই জান্নাতের সনদ পাওয়া আল্লাহর ওলি, এই সাহাবিদের মধ্যে একজন সাহাবি ছিলেন কিনা যিনি কাপড় চোপড় পরিধান করতেন না, এরকম কোন সাহাবি ছিলেন? তাহলে বোঝা যায় ল্যাংটা হয়ে আল্লাহর ওলি হওয়া সম্ভব? যদি কেউ মনে করে যে না কার ভিতরে কি আছে কেউ বলতে পারে না, এই লোক আল্লাহর ওলি হইতে পারে, তাহলে তার ইমানে থাকবে না, তার ইমান চলে যাবে, কারণ সে বিশ্বাস করলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের বাহিরে গিয়েও ওলি হওয়া যায়। অনেক দেখা যায় আমাদের বাংলাদেশে এমন ওলি, চুলের ভিতরে জট, দাড়ির ভিতরে জট, এরকম জটওয়ালা ওলি দেখছেন, জট বাঁধা ওলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন সাহাবীর চুলের মধ্যে দাড়ির মধ্যে জট ছিল না, তাহলে জট বান্দিও আল্লাহর ওলি হইতে পারে না। এমন এমন ওলি দেখবেন নখ একটা এক ইঞ্চি লম্বা, গায়ের মধ্যে দুর্গন্ধে থাকা যাচ্ছে না, এমন আল্লাহর ওলিও বাংলাদেশে আছে, নামাজ পড়ে না এক ওয়াক্ত, তাও আল্লাহর ওলি আছে না? এক আল্লাহর ওলির একদিন আমি জিজ্ঞাসা করছি যে ভাইজান আপনি নামাজ পড়েন না কেন? আপনি বলে, সবাই বলতেছে আপনি আল্লাহর ওলি, তা আপনি নামাজ পড়েন না কেন? কয় হুজুর আপনি বুঝবেন না, আপনি আছেন শরীয়তের মধ্যে, আমরা আছি হাকিকতের মধ্যে। আপনি এখনো শরীয়তের মধ্যে আছেন আর আমরা আছি কোথায়? হাকিকতের মধ্যে। এমন জায়গায় পৌঁছে গেছি এই জায়গায় নামাজ লাগে না, হাকিকতে পৌঁছে গেছে। তা আমি বললাম ঠিক আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত এক ওয়াক্ত নামাজ কোনোদিন বাদ দেন নাই। যখন অসুস্থ হয়ে গেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজন সাহাবীর কাঁধে বর করে করেও মসজিদে গেছেন, সালাত আদায় করছেন। তাহলে বোঝা যায় আপনি যেই জায়গায় পৌঁছে গেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গা পর্যন্ত পৌঁছতে পারেন নাই। আপনি এমন জায়গায় পৌঁছে গেছেন যেই জায়গায় আল্লাহ রাসূলও পৌঁছতে, তো যেই জায়গায় আল্লাহ রাসূল পৌঁছতে পারেন নাই ওইটা কোনো মুমিনের জায়গা না, ওইটা ইবলিসের জায়গা। আপনি ইবলিসের জায়গায় পৌঁছে গেছেন, ওই হাকিকত ইবলিসের হাকিকত। যেই হাকিকতে গেলে নামাজ লাগে না, ওই হাকিকত ইবলিসের হাকিকতে পৌঁছে গেছেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন জায়গায় পৌঁছেন নাই যে জায়গায় পৌঁছলে আর নামাজ লাগে না। তাহলে ওই জায়গায় পৌঁছে আপনি আল্লাহকে পাবেন না, ইবলিসকে পাবেন। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ পাক বলেছেন আউলিয়া ও শয়তান। আউলিয়া দুই রকমের, এক রকমের হলো আউলিয়া উল্লাহ, আল্লাহর আউলিয়া, আল্লাহর বন্ধু, আরেক রকমের হলো আউলিয়া ও শয়তান, শয়তানের আউলিয়া। আপনি আল্লাহর ওলি হন নাই, আপনি শয়তানের ওলি হয়ে গেছেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বাহিরে গিয়ে কোন ব্যক্তি আল্লাহর ওলি হইতে, আল্লাহর মহব্বত পাইতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা করলে আরেকটা বড় পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়া গফিরিলাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ইত্তেবা করলে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এইভাবে কোরআন এবং সুন্নার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ইত্তেবার অসংখ্য আয়াত আর ফজিলত বর্ণনা করা হয়েছে। আমরা আর ওদিকে যাচ্ছি না, এবার আসি সুন্নতের সাথে যদি বেয়াদবি করেন, সুন্নত মানলেন না, সুন্নতের সাথে আপনি বেয়াদবি শুরু করছেন, সুন্নতকে সম্মান না করে সুন্নতকে বেয়াদবি করলেন, তাহলে আপনার পরিণতি কি হবে? এক নম্বর পরিণতি, সুন্নতের সাথে বেয়াদবি করলে আপনি হেদায়েত থেকে বিচ্যুত হয়ে আপনি শিরিকের মধ্যে নিপতিত হয়ে যাবেন। আপনি ইমানের উপরে থাকতে পারবেন না, আপনি হেদায়েত থেকে বিচ্যুত হয়ে আপনি শিরিকে নিপতিত হবেন। আল্লাহ পাক সূরা আন-নূরের 63 নম্বর আয়াতে বলছেন ফালিয়াহদারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাহ, যারা আমার রাসূলের নির্দেশের মুখালিফ, আমার রাসূলের সুন্নতের বিপরীত খেলাফে প্রতিপক্ষ হয়ে দাঁড়ায়, আমার নবীর সুন্নতের সাথে বেয়াদবি করে, আন্তুসিবাহুম ফিতনা, তাদেরকে ফিতনা গ্রাস করবে। তাদেরকে ফিতনা মানে শিরিক, শিরিক তাদেরকে গ্রাস করে নেবে। যারাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের সাথে বেয়াদবি করবে তারা দেখবেন যে শিরিকের মধ্যে চলে যাবে। এক লোক আসে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গনিমতের মাল বণ্টন করলেন, ওই লোকের পছন্দ হয় নাই, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারে যারে দিছেন এই লোক এত পছন্দ করতে পারে নাই, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুকেরে দিছে অমুকেরে দিছে, আমারে দিল না অমুকেরে দিল না, মনের বন্টনটা ঠিক হয় নাই, নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন ইয়া মুহাম্মদ ইত্তাকিল্লাহ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আল্লাহরে ভয় করেন। ওই লোকে উপদেশ দে কারে, যিনি জমিনে মানুষের তাকওয়া শিখাইতে আসছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াল্লাহি ইন্নি লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু, আল্লাহর কসম এই জমিনে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি আমি, সবচেয়ে বড় মুত্তাকিন আমি। ওই লোক আল্লাহর রসুলকে কয় আপনি আল্লাহরে ভয় করেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি যদি আল্লাহরে ভয় না করি তো জমিনে আল্লাহরে ভয় করবে কে? আমি তো মানুষকে শিখাতে আসছি আল্লাহরে কেমনে ভয় করতে হয়। আচ্ছা, এই যে লোকটা বলছে সবাই চিনি রাখছে এই লোকটাকে, এই লোকটা কয়দিন পরে খারেজিদের গ্রুপে যোগ দিছে, মানে নবী সাল্লামের মৃত্যুর পরে এই লোকটা খারেজি হয়ে গেছে। তাহলে এই লোক নবী সাল্লামের সাথে বেয়াদবি করছে, নবী সাল্লামের সাথে সুন্নতের সাথে বেয়াদবি করলে ইমানের উপরে অটল থাকা যায় না, ইমান থেকে বিচ্ছুত হয়ে যায়। নবী সাল্লামের সুন্নতের সাথে বেয়াদবি করলে, এক লোককে আল্লাহ রসুল সাল্লাম বলতেছেন এই লোক বাম হাত দিখায়, নবী সাল্লাম বলেন কুল বি আমিনিক, এই ডাইন হাত দিখাও। কয় ডাইন হাত তো পারি না, খাইতে পারি না, ডাইন হাত দিয়ে খাইতে পারি না, আসলে কিচ্ছু হয় না, হাত কিন্তু ভালো, ঠিক আছে, সবই ঠিক আছে, কয় খাইতে পারি না। আল্লাহ রসুল সাল্লাম বলেন খাইতে যাতে পারো না আর পারিও না। বাস এই লোক মৃত্যু পর্যন্ত আর ডাইন হাত উপরের দিকে তুলতে পারে নাই, সাথে সাথে ডাইন হাত অবশ হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের সাথে বেয়াদবি করছে, এই জন্য আল্লাহ পাক সাথে সাথে শাস্তি দিয়ে দিচ্ছেন। এই এই ডাইন হাত সে আর কখনো উঠাইতে পারে নাই, এই ডাইন হাত অচল হয়ে গেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিত অবস্থায় একটা লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস জাল করছে, এক এই লোকটা এক জায়গায় বিয়ে করতে গেছে, এক কাওমের কাছে বিয়ে করতে গেছে। বিয়ে করতে গেছে আর ওই কাওমের লোকেরা বলতেছে না তোমার কাছে মেয়ে দেওয়া যাবে না, তোমার কাছে মেয়ে দিব না। এই লোক কয় এদেরকে রাজি করানোর একটা কৌশল আছে, কৌশলটা কি, এদেরকে কয় শোনো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলে দিছেন এই কাওমের মধ্যে যেই মেয়েটা তোমার পছন্দ হয় ওই মেয়েটাকে বিয়ে করো। রাসুলের নামে একটা জাল হাদিস মিথ্যা কথা বলে দিছে, মানে যখন এই লোকগুলা রাসুলের কথা শুনবে তখন কায়েত হয়ে যাইব, তবে যে আল্লাহ রসুল কইছে বাস তার কাছে বিয়ে দিতে হইব পছন্দ হোক আর না হোক। আচ্ছা কিছু বুদ্ধিমান মানুষ ছিলেন আলহামদুলিল্লাহ, ওই মানুষগুলা বলতেছেন না আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কথা বলতে পারেন না, আমরা একটু খবর নিয়ে আসি আসলে আল্লাহ রসুল বলছেন কিনা। এরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন খবর নেওয়ার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি এই জাতীয় কোনো কথা বলি নাই, তোমরা গিয়ে দেখো লোকটাকে পাইলে ফাকতুলুহু, লোকটাকে হত্যা করো, তবে আমার আশঙ্কা হয় তোমরা যাই লোকটাকে জীবিত অবস্থায় পাইবা না। এই লোকটা যখন এরা নবী সাল্লামের কাছে আসছে লোকটা চলে যাইতেছে, যাওয়ার সময় রাস্তায় লোকটারে সাপে কামড় দিছে, সাপের কামড়ে এই মানুষগুলো যাওয়ার আগে লোকটা মরে গেছে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের সাথে বেয়াদবি করছে, জাল হাদিস বানাইছে, মিথ্যা হাদিস বানাইছে, আল্লাহ পাক সাথে সাথে শাস্তি দিয়ে দিছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের সময় ফাতে মক্কার সময় রোজা অবস্থায় সিয়াম অবস্থায় রওনা দিছেন, কোরআল গামিম নামক এলাকায় এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে বলেন ও সাহাবী এক জগ পানি নিয়ে আসো। ওই সাহাবি এক জগ পানি নিয়ে আসলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার সামনে পানিটা খাওয়া শুরু করে দিলেন, একবারে যাতে সবাই দেখে এইভাবে খাইতেছেন। কারণ হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাইতেছেন দেখলে সবাই খেয়ে রোজা ভেঙে ফেলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি পান করলেন, যারা দেখলেন সব সাহাবীরা সিয়াম ভেঙে ফেললেন, কয়েকজন একটু বেশি বুজুর্গি দেখাইতে গেল, কয়েকজনে কয় আল্লাহ রসুল ভাঙলে কি হয়েছে আমরা রোজা ভাঙবো না, আমরা সিয়াম পালন করব, সিয়াম রেখে দিছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বলা হলো অমুক অমুক এরা তো সিয়াম ভাঙে না, এরা সিয়াম রেখে দিছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন উলাইকাল উসাত, উলাইকাল উসাত, এরা তো রোজাদার না, এরা গুনাগার, এরা গুনাগার, এরা পাপি, এদের সিয়ামের দ্বারা এরা কোনো ফজিলত পাবে না। কারণ যেখানে আমি নবী সিয়াম ভেঙে ফেলছি আর এরা একটু বেশি বুজুর্গি দেখাইতে গেছে, এরা দিনদার নয়, এরা আল্লাহর নাফরমান। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের সাথে বেয়াদবি করা, এটার শাস্তি আল্লাহ দুনিয়াতেও দেন আখেরাতেও দেন। এই জন্য আমার ভাইদেরকে অনুরোধ করব, আমার সম্মানিত ভাইয়েরা, কিছু কিছু সুন্নত আছে ইখতিলাফি সুন্নত, মানে কিছু সুন্নত নিয়ে একতলাফ আছে, যেমন হাতটা আপনি কোথায় বাঁধবেন এটা নিয়ে একতলাফ আছে, আছে না? তারপরে আমিন সশব্দে বলবেন নাকি নিঃশব্দে বলবেন এটা নিয়ে একতলাফ আছে, কারো মতে জোরে বললে সুন্নত, কারো মতে আস্তে বললে সুন্নত, কারো মতে হাত এখানে বাঁধলে সুন্নত, কারো মতে নাভির নিচে বাঁধলে সুন্নত, এরকম একতলাফ আছে না? কিছু সুন্নত আছে এরকম ইখতিলাফি সুন্নত, এই সকল সুন্নতের ক্ষেত্রেও খেয়াল রাখতে হবে সুন্নতের সাথে বেয়াদবি করা যাবে না। আমি হয়তো একটা সুন্নত আমল করি কিন্তু আরেকটার সাথে বেয়াদবি করা যাবে না, কারণ এখানে যখন দু তিনটা মত এসে গেছে, দু তিনটা ইস্তেহাদ এসে গেছে, এখানে একটা আমি বিশুদ্ধটা আমল করব কিন্তু বাকিগুলার সাথে আমি বেয়াদবি করার অধিকার আমার। মসজিদের ভিতরে আমি হয়তো আমিন আসতে বলতেছি, কয়েকজন ভাই জোরে বলছে, এই জোরে বলার কারণে তাদেরকে মসজিদ থেকে বের করে দেওয়ার অধিকার আমার নাই, তাদের সাথে বেয়াদবি করার, তাদেরকে গালি গালাজ করার অধিকার আমার নাই। মাগরিবের আজানের পরে একামতের আগে দুই রাকাত সালাত আছে, সুস্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত। আপনার ভালো লাগতেছে না, আপনি হয়তো পড়তেছেন না, আপনি এটাকে সুন্নত মনে করতেছেন না, আল্লাহর কোন বান্দা পড়তেছে আপনি তাদেরকে বাধা দেওয়ার অধিকার নাই। বাধা দেওয়া মানে আপনি আল্লাহর নবীর সুন্নতের সাথে বেয়াদবি করলেন। এরকম প্রত্যেকটা ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আমি হয়তো সেটা আমল করতেছি না কিন্তু সুন্নতের সাথে বেয়াদবি করার অধিকার আমার। দাঁড়িয়ে আমি রাখি নাই, হয়তো আল্লাহর নাফরমানি করতেছে, গুনার কাজ করতেছে, আরেকজন আল্লাহর বান্দা দাঁড়িয়ে রাখছে, ওই দাঁড়িওয়ালারে ধরে গালি দেওয়ার অধিকার আমার নাই, আমার এই অধিকার নাই। এগুলো সুন্নতের সাথে বেয়াদবি, সুন্নতের সাথে বেয়াদবি করলে আল্লাহ পাক দুনিয়াতেও শাস্তি দিবেন, আখিরাতেও শাস্তি দিবেন। এবার আসি আমরা সুন্নতের বিপরীত, যদি আমার আমলটা, আমার আকীদাটা সুন্নতের সাথে না মিলে তাহলে হবে কি, সুন্নতের বিপরীত হলে কি হয়, বেদাত হয়। সুন্নতের বিপরীত হলে বেদাত। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের এত্তেবা করা আমাদের জন্য ফরজ। এত্তেবার বাহিরে গেলে, এত্তেবা থেকে সরে গেলে তখন হয়ে যায় বেদাত। যখনই এত্তেবা থেকে ডানে বামে সরে যাব তখনই এটা হয়ে যাবে বেদাত। বেদাতের ক্ষেত্রে কয়েকটা জিনিস মনে রাখতে হবে, বেদাতের ক্ষেত্রে কয়েকটা মৌলিক জিনিস মনে রাখলে বেদাত বোঝা সহজ। এক নম্বর মনে রাখতে হবে, আল বেদাতু হিয়া তুতলাকু কুল্লু মা উহদিসা ফিদ্দিন। এক নম্বর মনে রাখতে হবে, বেদাত হলো নতুন নতুন জিনিসের নাম, বেদাত হলো নতুন জিনিসের নাম, নতুন ইবাদতের নাম, নতুন আকীদার নাম হলো বেদাত। আচ্ছা, নতুন পুরাতন বুঝবেন কেমনে, কোনটা নতুন ইবাদত কোনটা পুরাতন ইবাদত বুঝবেন কেমনে, বোঝা লাগবে না? কত সাল পর্যন্ত পুরাতন, কত সাল থেকে নতুন, এটা বোঝা লাগবে তো, না তো কালকে যেটা এটাও তো আজকে পুরাতন। তাহলে আমি গতকাল যে ইবাদতটা বানাইছি আজকে তো এটা পুরাতন হয়ে গেছে। তাহলে পুরাতন আর নতুনের সংজ্ঞা কি? ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রসিদ্ধ হাদিস, সাল্লা বিনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে সালাত আদায় করলেন, ফাওয়াযানা মাউইযাতান বালিগাতান। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সুন্দর চমৎকার বয়ান করলেন, চমৎকার ওয়াজ করলেন, ওয়াজিলাত মিনহাল কুলুব। এই ওয়াজ শোনার পরে আমাদের অন্তরগুলো একেবারে নরম হয়ে গেল, ভয় কেঁপে উঠল, ওয়াজারাফাত মিনহাল উয়ুন, আমাদের চোখগুলো থেকে জরজর করে পানি পড়া শুরু হয়ে গেল। এক সাহাবী উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাআন্নাহা মাউইযাতুম মুআদ্দে, মনে হচ্ছে এটা আপনার জীবনের শেষ খুতবা, মনে হয় এরপরে আর নতুন করে কোন বয়ান শোনার সুযোগ আমরা পাব না। ফাওসিনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদেরকে কিছু ওসিয়ত করেন, কিছু নির্দেশ দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে প্রথম যে ওসিয়ত করছি সেটা হলো আল্লাহর ভয়, তাকওয়া। আর আমার পরে যারা দুনিয়াতে থাকবা অসংখ্য ইখতিলাফ, অসংখ্য ইখতিলাফ দেখবা জমিনে। এই ইখতিলাফ মানে বেদাত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ইখতিলাফ করা মানে বেদাত করা। জমিনে অসংখ্য ইখতিলাফ, অসংখ্য ইখতিলাফ দেখবা আমার সুন্নতের বিপরীত। ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ির রাশিদিনাল মাহদিয়্যিন। তখন তোমাদের কর্তব্য হল আমি নবীর সুন্নত এবং খোলাফায়ে রাশেদিনের সুন্নতকে আদু আলাইহা বিন নওয়াজের মাড়ির দাঁত দিয়ে শক্ত করে কামড়াই ধরে রাখবা। মাড়ির দাঁত দিয়ে শক্ত করে ওই সময় সুন্নতকে কামড়াই ধরে রাখবা। সামনের দাঁত দিয়ে ধরলে অসুবিধা কি? সামনের দাঁত দিয়ে ধরলে কেউ জোরে টান দিল, টান দিলে দাঁত ভেঙ্গে সুন্নত ছুটে যেতে পারে। আর মাড়ির দাঁত দিয়ে ধরলে ছুটার সম্ভাবনা নাই। এমন শক্ত করে ধরবা সুন্নতকে যাতে কেউ তোমার থেকে সুন্নত ছিনিয়ে নিতে না পারে। তাহলে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দিষ্ট করে দিলেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ির রাশিদিন আল মাহদিয়্যিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নাত মানে 23 বছরের সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত হলো 23 বছর, খোলাফায়ে রাশেদিন কয় বছর? 30 বছর। 30 আর 23 কয় বছর? কেড়ে আপনারা কথাই বলেন না, 53 বছর। এই 53 বছরের ভিতরে যেগুলো ইবাদত এগুলো পুরানা ইবাদত, এই 53 বছরের পরে যেগুলো বানানো হয়েছে এগুলো সব নতুন ইবাদত। এগুলো সবগুলো কি নতুন? আর এই 53 বছরের ভিতরে যেগুলো ছিল এগুলো সব পুরাতন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন উমুর ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ। নতুন নতুন জিনিস বানানোর থেকে সাবধান, সমস্ত নতুন ইবাদত নতুন আকীদা হলো বিদআত। নতুন আকীদা নতুন ইবাদত এগুলো সবগুলোর নাম হলো কি? বিদআত। আচ্ছা, এবার আসেন দুই নম্বর কথা। আমরা বললাম যে এই 53 বছরে থাকলে এগুলো সব পুরাতন, এরপরে হইলে নতুন। 53 বছরের গুলো সুন্নত, এর পরের গুলো সব কি? আচ্ছা, এই 53 বছরের ভিতরে তো এই মাইক ছিল না। এই 53 বছরের ভিতরে যারা আমরা বয়ান করতেছি আমিও ছিলাম না, আপনারাও ছিলাম না, তা আমরা তো সবাই বেদাত। কি মাইক এটা বেদাত? এই 53 বছরের ভিতরে কোরআনে কারিমের ভিতরে জের জবর পেশ নোক্তা এগুলো ছিল না, এগুলো পরে লাগানো হয়েছে। এই 53 বছরের ভিতরে বুখারি শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ ছিল না। এই 53 বছরের ভিতরে বিমান ছিল না, হজে যাওয়ার জন্য বিমানে করে হজে যাচ্ছি। এই 53 বছরের ভিতরে মসজিদের ভিতরে মাইক ছিল না, টাইল ছিল না, এসি ছিল না। তাহলে এগুলো সব তো বেদাত নাকি? জি, অনেকে যারা বেদাত করতে করতে বেদাতকে ভালোবেসে ফেলছে, বেদাতের সাথে মহব্বত গড়ে উঠছে, তারা কয় আরে মিয়া বেদাত কোনো অসুবিধা নেই, সবই তো বেদাত। তাই সব তো দেখতেছেন এগুলো নতুন, পুরাতন কি আছে? সবই তো নতুন। বেদাতের ক্ষেত্রে মনে রাখতে হবে বেদাতের সম্পর্ক হলো ফিদ্দিন, দিনের ভিতরে। দিনের জন্য বেদাত হয় না, দিনের উপকরণ বেদাত হয় না। দিনের উপকরণ যেগুলো এগুলোর সাথে সুন্নত বেদাতের সম্পর্ক নেই। সুন্নত বেদাতের সম্পর্ক হলো কিসের সাথে? যেগুলো দিনের ভিতরের জিনিস, দিনের মধ্যে, দিনের বাহিরে না, বা দিনের উপকরণ না, দিনের জন্য না। মসজিদের ভিতরে এসি, মাইক, ফ্যান যা যা লাগানো হয়েছে এগুলো হলো নামাজের জন্য, দিনের জন্য। কিন্তু এসি লাগানোর পরে, টাইলস লাগানোর পরে, আগে জুমার নামাজ 2 রাকাত, পরে এসি লাগানোর পরে জুমার নামাজ 4 রাকাত পড়া যাবে না। ওই 2 রাকাত কাঁচা মসজিদ হলেও 2 রাকাত, এসি মসজিদ হলেও ওই ইবাদতের ভিতরে হাত দেওয়া যাবে না, সেটা বাড়ানো যাবে না, কমানো যাবে না। কিন্তু আমি নতুন নতুন অত্যাধুনিক যে জিনিসগুলো আসবে সেগুলো ইবাদতের জন্য ব্যবহার করতে পারব, এগুলোর সাথে বেদাতের কোনো সম্পর্ক নাই। এবার আরেকটা জিনিস বেদাতের ক্ষেত্রে মনে রাখতে হবে, যখনই আপনি বলবেন ভাই এই যে কাজটা করছেন এটা তো বেদাত, তুমি কোন হাদিসে পাইছো, কোন কিতাবে পাইছো, দলিল দেখাও, বলেনি এরকম কয়মিয়া, খালি বেদাত বেদাত করিও না, যে কোন হাদিসে পাইছো দেখাও, এটা কোন কিতাবে পাইছো, কিতাব নিয়ে আসো, এটা যে বেদাত, বা তোমাদের কোন শায়খ আছে, কোন হুজুর আছে নিয়ে আসো, এটা বেদাত দেখাই যেতে হইব, দেখা যায় এরকম কথাবার্তাও বলা হয়। বেদাতের ক্ষেত্রে মনে রাখতে হবে মিম্মা লা আসলা লাহু ফিস শারিয়ে, বেদাতের কোন শরীয়তে দলিল নাই, বেদাতের কোন দলিল নাই, যেটা সুন্নত এটার দলিল থাকবে, যেটা বেদাত এটার কোন দলিল থাকবে না। এখন আমি দেখাবো কি আপনারে, বেদাত যেটা এটা তো দলিলে নাই, তো দেখাইবেন কি, যদি এটা হাদিসে থাকতো কিতাবে থাকতো তাহলে তো এটা আর বেদাতে হইতো না, এটা তো সুন্নত হয়ে যেত, তাহলে বেদাতের দলিল চাওয়া এটা হলো জাহালত। যে বেদাতের দলিল চাইবো বুঝবেন যে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, তারা সালাম বলি দূরে সরে দেবেন, যে এই লোক জাহেল, এই লোকটা বেদাতেরও দলিল চায়, কিন্তু বেদাতের তো কোনো দলিল থাকবে না, দলিল থাকবে কিসের, সুন্নতের। যদি কেউ বলে ভাই এই কাজটা সুন্নত, তখন উনি দলিল দেখাবেন, বেদাতের কোনো দলিল দেখানোর দরকার নাই। আমি যদি আপনাদেরকে বলি ভাই শুনেন, এই যে রাস্তার ওই পাশে এক সুন্দর একটা বাড়ি, এখানে একটা পাঁচতলা বাড়ি আছে অনেক সুন্দর, আমি ঘোষণা দিলাম ভাই শুনেন এই বাড়ি এটা কিন্তু আমার না, বাড়ি এটার মালিক আমি না, এখন আপনারা বললেন শায়েখ আপনি বললেন বাড়ি এটার মালিক আপনি না, কোন দলিলে কোন খতিয়ানে কোন ফজটায় কিসের মূলে আপনি মালিক না বলি যান, আমার কাছে যদি দলিল চান খতিয়ান চান যে আপনি কোন কবলার মূলে বাড়ি এটার মালিক না, কবলা দেখাই যান, কি আমার কাছে কোনো কবলা আছে, দলিল আছে, খতিয়ান আছে, নাই বলেই তো বাড়ি এটার মালিক আমি না। যিনি বাড়ি এটার মালিক ওনার কাছে সমস্ত রকমের দলিল খতিয়ান ফজটা সব আছে, আমি বাড়ি এটার মালিক না আমার কাছে কিছুই নেই। এখন যদি উল্টা আমারে দড়ি বসেন যে আপনি দলিল দেখান, খতিয়ান দেখান, কবলা দেখান, সমাজের অবস্থা হয়েছে এরকম, যখন আপনি বলবেন যে ভাই এটা বেদাত এটা সুন্নত না, কয় এটা দলিল দেখান, দলিল পাইছেন কই, বেদাতের ক্ষেত্রে মনে রাখতে হবে বেদাতের কোনো দলিল থাকবে না। বেদাতের ক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখতে হবে, একই জিনিস একই কাজ কোন সময় কোন জায়গায় করলে সুন্নত, আবার কোন জায়গায় না করলে সুন্নত, এক জায়গায় করা সুন্নত আরেক জায়গায় না করা সুন্নত। যেমন পাঁচ ওয়াক্ত নামাজের আজান, পাঁচ ওয়াক্ত নামাজের আজান দিনে আমরা এই আজান দেওয়া কি সুন্নত, কিন্তু ঈদের নামাজের আজান দি জানাজার নামাজের, এখন যদি আমরা ওখানে আজান দিই অসুবিধা আছে, কি অসুবিধা, আজান দিলে কি গুনাহ হয়, আজান তো সওয়াবের কাজ, আজান তো ভালো কাজ, আজান দিলে আল মুআজ্জিনুনা আতওয়ালুন নাস আনাকা ইয়াউমাল কিয়ামা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুআজ্জিনদের কিয়ামতের ময়দানে ঘাটগুলো লম্বা হয়ে যাবে, সুবহানাল্লাহ। তাহলে আপনি ঈদের নামাজেও আজান দেন, জানাজাও আজান দেন, ফজিলত পাই গেলেন, পাইলেন না, আচ্ছা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ্জিনদের জন্য দোয়া করছেন আল্লাহুম্মা গফির লিল মুয়াজ্জিনিন, আল্লাহ মুয়াজ্জিনদেরকে আপনি মাফ করে দেন, এখন পাঁচ ওয়াক্ত নামাজে আজান দেওয়ার সুযোগ পান না, ঈদের দিন একটু সুযোগ পাইছেন আজান দিয়ে দিয়েছেন, আল্লাহ রাসূলের দোয়ার মধ্যে শামিল হয়ে গেছেন, ভালো হয়েছে না, তাহলে ওই জায়গায় আজান না দেওয়া সুন্নত আর পাঁচ ওয়াক্ত নামাজে দেওয়া সুন্নত, তাহলে ওই জায়গায় আজান দিয়ে আপনি জাহান্নামে যাওয়া লাগবে, ঈদের নামাজে আজান দিয়ে জানাজায় আজান দিয়ে আপনি ভালো কাজ করলেন, কত সুন্দর কাজ, আজানের মতো একটা ভালো কাজ, কিন্তু ভালো কাজ করি পরিণতি কি জাহান্নাম। তাহলে সুন্নত বেদাত বুঝতে হলে বুঝতে হবে একই আমল একই কাজ, যেই জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন করতে বলেছেন সেই জায়গায় করলে সুন্নত, যেই জায়গায় করেন নাই করতে বলেন নাই সেই জায়গায় করলে বেদাত। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ করতে গেছেন, তার সাথে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাও গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর ঘরের দুইটা কোণা স্পর্শ করছেন, রুকনে ইয়ামেনে শুধু হাত দিয়ে স্পর্শ করছেন আর হাজরে আসওয়াদটা চুম্বন দিছেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চারটা কোণা স্পর্শ করা শুরু করে দিছেন, যে কোণা দিয়ে যান সেই কোণ খালি স্পর্শ করেন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাধা দিলেন, বললেন যে না, আপনি এই দুইটা কোণা স্পর্শ করতেছেন কেন? আল্লাহ রাসূল দুইটা করছেন, আপনি এবার চারটা করেন কেন? মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা করলে অসুবিধা কি? আমি তো খারাপ কিছু ধরতেছি না, আমি আল্লাহর ঘর স্পর্শ করতেছি, আল্লাহর ঘরের কোণ ধরতেছি। আর আল্লাহ রাসূলকে নিষেধ করছে, আল্লাহ রাসূল তো ধরেন নাই, কিন্তু কি মানা করছে নাকি যে ধরা যাবে না? তখন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতটা তেলাওয়াত করে দলিল দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহর রাসূলের মধ্যে তোমাদের জন্য আছে উসওয়ায়ে হাসানা। এজন্য বেদাত হওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষেধাজ্ঞা থাকা জরুরি না। অনেকে বলে যে মিয়া রাসূল করে নাই ভালো কথা, কিন্তু রাসূল নিষেধ করছেন, রাসূল নিষেধ করা জরুরি না, নিষেধ করলে তো বেদাত থাকে না, ওটা হারাম হয়ে যায়। আল্লাহ রাসূল যদি নিষেধ করে দেয় তখন এটা আর বেদাত না, এটা হারাম। বেদাতের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষেধাজ্ঞা জরুরি না, যে আল্লাহ রাসূল নিষেধ করছেন এইরকম কোন নিষেধাজ্ঞা থাকতে হবে এটা জরুরি না। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পদ্ধতিতে এইভাবে করেন নাই, এটাই বেদাতের জন্য যথেষ্ট। আচ্ছা, এবার আসেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত্তেবার ক্ষেত্রে ছয়টা দিক খেয়াল রাখতে হয়। কয়টা দিক? আমার কথা বুঝতেছেন তো? মনে থাকবে তো ইনশাআল্লাহ? এগুলো কিন্তু প্রত্যেক এলাকায় এলাকায় সমাজে সমাজে গেলে প্রতিনিয়ত সকাল সন্ধ্যা বিকেল মোকাবেলা করতে হবে, এগুলো কাজে লাগবে, সবগুলো কাজে লাগবে। এগুলা বাংলাদেশের বাস্তব চিত্র, সব জায়গায়, এটা অল বাংলাদেশ, যে কোনো জায়গায় যাবেন, যে কোনো ডিস্ট্রিক্টে, যে কোনো থানায়, যে কোনো এলাকায় যাবেন, এত্তেবা হইতে হলে কয়টা দিক অনুসরণ করতে হবে? ছয়টা দিক। এক নম্বর দিক হলো আস সবাব। সবাব মানে কারণ, সবাব মানে, একজন আসে জিজ্ঞাসা করলো, এ মিয়া, মাগরিবের নামাজের প্রথম দুই রাকাতে কেরাত জোরে জোরে পড়লেন, আরেক রাকাতে আস্তে পড়লেন, এশার নামাজের প্রথম দুই রাকাতে জোরে জোরে পড়লেন, পরের দুই রাকাতে আস্তে আস্তে পড়লেন, কেন? জোরে পড়লে চার রাকাতেই জোরে পড়েন, আস্তে পড়লে তিন রাকাতেই আস্তে পড়েন, কিছু জোরে পড়েন কিছু আস্তে পড়েন, এটা আবার কি? এবার আপনি দলিল দেন, জবাব দেন, এটার কারণ কি, কেন পড়েন, কি জবাব দিবেন? জি, অথবা আপনাকে জিজ্ঞাসা করলো, মিয়া, মাগরিবের নামাজ তিন রাকাত কেন বলেন দেখি, এশার নামাজ চার রাকাত, মাগরিব তিন রাকাত কেন, হয় দুই রাকাত না হয় চার রাকাত, এটা মাঝখান দিয়ে তিন রাকাত হয়েছে কেন? আর জোহরের সময় আমাদের এত ব্যস্ততা, অফিসের এত কাজ, ওখানে নামাজ এত বেশি কেন? এগুলার কোন জবাব দিবেন, জবাব কি? জবাব একটা, জবাব হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করেছেন, এই কারণে আমিও করি, আমার কারণের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের কারণ মিলে গেছে, কারণে কারণে যদি মিলে যায় হবে সুন্নাত, কারণে কারণে না মিললে হয়ে যাবে বেদাত। কারণে কারণে মিলতে হবে, এটা কেন করলেন? এটা আমার রাসূল করছে, এই কারণে করছে, এটা কেন করেন নাই? আমার রাসূল করেন নাই। আমি একদিন এক মাহফিলে গেছি, আমার কয় মিয়া নামাজ এই ওয়াজের শেষে দি একটা লম্বা আধা ঘন্টা মুনাজাত করলে অসুবিধা কি? খারাপ কিছু করতেছেন না, আপনি একটা মুনাজাত না করবেন, দোয়া না করবেন, দোয়া করলে অসুবিধা কি? আমি করলাম যে দোয়া করিও জাহান্নামে যাওয়া লাগবে, কয়টা আবার কেমন কথা, দোয়া করি কেমন জাহান্নামে যায়? আমি বললাম আমার রাসূল জীবনে এতবার ওয়াজ করছেন, ওয়াজ মাহফিলের শেষে এরকম আধা ঘন্টার আখেরি মুনাজাত করেন নাই, এই কারণে আমিও করা যাবে না, কারণ একটাই না, আর কোনো কারণ নেই। যদি আমি করি আমার লাভ, করলে আমার লাভ বেশি, কারণ আমি আধা ঘন্টার একটা মোনাজাত করলাম, এত সুন্দর করে কান্নাকাটি শুরু করলাম, সবার চোখে পানি চলে আসলো, বলল যে ওরে আল্লাহ এত বড় হুজুর কোন জায়গা থেকে আইলো, হুজুর এটারে আবার সব জায়গায় দাওয়াত দেওয়া শুরু করো, এই হুজুরের ওয়াজে সবার চোখে পানি চলে আসছে, কি সুন্দর মোনাজাত, তাহলে আমার লাভ বেশি না? কিন্তু লাভ হওয়ার পরেও আমি পাইতেছি না, একটা কারণে, সেটা হলো আমার রাসূল করেন নাই, কারণ একটা। তাহলে এই কারণে কারণে মিলতে হবে, এটা খেয়াল রাখবেন, কারণে মিলতে হবে। এখানে আপনি এরকম করলেন কেন, আমার রাসূল করছেন, কারণ একটাই, আর কোনো কারণ নাই। এই কারণটা যদি মিলে রাসূলের সাথে তাহলে সুন্নত, না মিললে বেদাত। দুই নম্বরে জিন্সে জিন্সে মিলতে হবে, জিন্স জিন্স মানে একই প্রকারের, প্রকারে প্রকারে মিলতে হবে, প্রকরণে প্রকরণে মিলতে হবে। যদি মিলে সুন্নত, না মিললে কোরবানি করার সময় গরু দিয়ে কোরবানি করি, মহিষ দিয়ে কোরবানি করি, উট দিয়ে করি, ছাগল দিয়ে করি। এখন আমি মুরগি দিয়ে কোরবানি করতে চাই, বড় বড় মুরগি আছে না, বড় মুরগি দিয়ে কোরবানি করব, তারপরে আমি হাঁস দিয়ে, বড় বড় হাঁস দিয়ে কোরবানি করব, হবে কেন? যে আল্লাহ রাসূল যেগুলা দিয়ে করছে সেই প্রকারের সাথে এই প্রকার মিলে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলা করছেন সেগুলোর নাম হলো বাহিমাতুল আনআম। বাহিমাতুল আনআমের মধ্যে উট, বাকার, গানাম, ইবিল, বাকার, গানাম, এই তিন রকমের হলো বাহিমাতুল আনআম। এর সাথে হাঁস, মুরগি, কবুতর এগুলা মিলে নাই। এমনকি যদি ঘোড়াও হয়, ঘোড়াও মিলে নাই। জিনসে জিনসে মিলতে হবে, যদি মিলে সুন্নত, না মিললে বেদাত। তিন নম্বরে খেয়াল দেখতে হবে কদরে কদরে মিলতে হবে, কাদার কাদার মানে পরিমাণ, পরিমাণে পরিমাণে মিলতে হবে। পরিমাণের চেয়ে বেশি হয়ে গেলে, কম হয়ে গেলে বেদাত। পরিমাণে পরিমাণে যদি মিল থাকে এটার নাম সুন্নত, পরিমাণে মিলতে হবে। যেমন প্রতিদিন জোহরের নামাজ 4 রাকাত, জুমার দিন জুমার নামাজ হয়ে গেছে 2 রাকাত, হওয়ার কথা 8 রাকাত, কি বলেন? জোহরের নামাজ যদি 4 রাকাত হয়, জুমা হওয়ার দরকার কয় রাকাত? 8 রাকাত। কারণ অন্যদিন এত ব্যস্ততা, অফিস খোলা, সব খোলা, আর ওই দিন বন্ধ থাকে সব, তাহলে ডাবল পড়া দরকার না? কিন্তু ডাবল না হয়ে উল্টা আরো অর্ধেক কমে গেছে, 2 রাকাত হয়ে গেছে। এখন যদি আমরা বলি যে শুনেন, প্রতিদিন আপনারা 2 রাকাত পড়েন, ভালো কথা, আজকে এত বড় একজন শায়খ আসছে, আজকে 2 রাকাত পড়লে হবে না, আসেন আমরা 4 রাকাত পড়ি। এখন 4 রাকাত পড়া যাবে? পড়লে অসুবিধা কি? নামাজে না পড়ছেন, খারাপ কিছু করছেন? আর সবসময় একাকী ইবাদতের চাইতে জামাতে পড়লে তো ভালো। আচ্ছা, আবার একজন শায়খ এসে বললেন, শুনেন, ফজরের নামাজ হলো 4 রাকাত, 2 রাকাত পড়েন একা একা, 2 রাকাত পড়েন জামাতে, আজকে আপনারা এখানে ইজতেমায় আসছেন, খবরদার কেউ একা একা ফজরের সুন্নত পড়িয়েন না, 2 রাকাত সুন্নত জামাতে হবে, 2 রাকাত পরজও জামাতে হবে, পড়বেন কেন? জামাতে পড়লে তো সওয়াব বেশি, অসুবিধা কি? পড়া যাবে না কেন? কদরে কদরে মিলতে হবে, পরিমাণে পরিমাণে মিলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কয় রাকাত পড়েছেন ওই কয় রাকাত মিলতে হবে, ওই রাকাতের চেয়ে 1 রাকাত বেশি হওয়া যাবে না, কমও হওয়া যাবে না। তাহলে পরিমাণে পরিমাণে মিলবে না, পরিমাণে পরিমাণে না মিললে আপনার এটা বাতিল, এটা বেদাত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে পরিমাণে পরিমাণে মিলে যেতে হবে। আচ্ছা, দরুদ পড়ি আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, এই দরুদ কি দাঁড়ায় দাঁড়ায় পড়েন না বসে বসে পড়েন? জি, দরুদ কেমনে পড়তে হয় বলেন দেখি, দাঁড়ায় দাঁড়ায় পড়তে হয় না বসে বসে পড়তে হয়? তো খুতবার মধ্যে আমরা দাঁড়ায় দাঁড়ায় পড়ি না, তা আপনারা কইলেন বসে বসে পড়তে হবে, তো দাঁড়ায় দাঁড়াইও তো পড়ি, কি বলেন? দরুদ হলো আল্লাহ রাব্বুল আলামিনের জিকির, আল্লাহর জিকির। আল্লাহর জিকির দাঁড়ায় দাঁড়াইও করা যায়, বসে বসেও করা যায়, শুয়ে শুয়েও করা যায়। তাহলে দরুদ দাঁড়ায় দাঁড়াইও পড়া যায়, বসে বসেও পড়া যায়, শুয়ে শুয়েও পড়া যায়। এখন কিন্তু কথা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে বসে বসে পড়ছেন সেখানে আপনি দাঁড়াইতে পারবেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে দাঁড়াই পড়ছেন সেখানে বসতে পারবেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে শুয়ে পড়ছেন সেখানে আপনি দাঁড়ায় পড়তে পারবেন না। যদি পড়েন তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আপনার মিলে নাই। যেমন আত্তাহিয়াতের মধ্যে বসছেন, আত্তাহিয়াতের মধ্যে বসছেন, বসার পরে আপনি প্রথম পড়লেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিতে হয়, দেওয়া হয় না আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি চিন্তা করলেন আহারে আমার নবীরে সালাম দিমু, বসে বসে সালাম দিলে কত বড় বেয়াদবি। দেখবেন বাংলাদেশের অনেক ভাইয়েরা মনে করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বসে সালাম দিলে চরম বেয়াদবি হয়, এই জন্য লাফ মেরে দাঁড়ায় যায়, এরকম দেখছেন না? আহারে এখন নামাজের মধ্যে আমার নবীরে সালাম দিমু আর বসে বসে দিমু, কত বড় বেয়াদবি না, কি বলেন? এবার আত্মাহিয়াতের মধ্যে দাঁড়াই গেছেন আপনি, দাঁড়াই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইউহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপর আবার বসে গেলেন, বসে আত্মাহিয়াত শেষ করলেন, এরপর আবার দরুদ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আবার চিন্তা করলেন আহারে আমার নবীরে দরুদ পড়মু, বসে বসে কেমনে পড়ি, আবার দাঁড়াই গেলেন, আবার দাঁড়াই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, দরুদ পড়ছেন, দরুদ পড়ে আবার বসছেন, বসে দোয়ায় মাসুরা পড়ছেন। এই আত্মাহিয়াতের মধ্যে, বৈঠকের মধ্যে উঠলেন আর বসলেন, নবীরে সম্মান জানাইলেন, নামাজ হবে না? কেন হবে না? খারাপ কিছু করছেন নাকি? জি, আমি একদিন এক জায়গায় গেছি, যাওয়ার পরে দেখি আজানের আগে দরুদ পড়তেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। তা আমি জিজ্ঞাসা করলাম মুয়াজ্জিন সাহেবকে, ভাইজান আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আজান যখন শেষ হইব তারপরে সুম্মা সাল্লু আলাইয়া, আমার উপরে দরুদ পড়ো। আপনি দেখি আজান শুরু করার আগে দরুদ শুরু করে দিলেন, এটা কেমন কথা? উনি আমাকে কি বলে শুনেন, কয় কার উসিলায় সিন্নি খাইছে ও মোল্লা সিল্লা না, কয় মিয়া আল্লাহ রসুল না হইলে আজান ফায়দা নাকি? যে রাসুলের কারণে আজান পাইছো ওই রাসুলের তুমি সালাম না দিয়ে আজান শুরু করে দিবা, তাহলে যে রাসুল না হইলে নামাজ পাইতাম না, হে রাসুলের আমি সম্মান জানাইছি, দাঁড়ায় দাঁড়ায় অসুবিধা কি? কি আমার নামাজ হবে? হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের মন গড়া মহব্বত করলে, মন গড়া পদ্ধতিতে মহব্বত করলে ইমানও যায়, আমলও যায়, আমও যায়, সালাও যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমনে মহব্বত করতে হবে আল্লাহ পাক নির্দেশ দিছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখাই দিছেন, সাহাবাই কেরাম বাস্তব নমুনা দেখাই দিছেন। এই জন্য তিন নম্বর বলছি আমরা, কদরে কদরে মিল থাকতে হবে, প্রত্যেকটা এবাদত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিমাণের সাথে মিল থাকতে হবে। চার নম্বর কাইফিয়াতে মিল থাকতে হবে, কাইফিয়াত মানে পদ্ধতি, ধরন। যেমন অজুর মধ্যে শীতের দিন আমি মোজা খুললাম, প্রচন্ড শীত, আমি চিন্তা করলাম আহারে ওইভাবে অজু করতে গেলে আমার পায়ে দিয়ে ঠান্ডা লাগতে পারে, আগে পাটা ধুয়ে ফেলি, ভালো করে পা ধুয়ে ফেললাম, তারপরে হাত ধুলাম, তারপরে মুখ ধুলাম, তারপরে মাথা মাসে করলাম, অজুর যতগুলো কাজ আছে সবই করছি, কিন্তু আগেরটা পরে, পরেরটা আগে, আমার না অজু হবে না? কেন হবে না? আমি তো সবই করছি, কোনোটা বাদ দিই নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাইফিয়াতের সাথে, পদ্ধতির সাথে আমার পদ্ধতি মিলে নাই, না মিললে ইবাদত এটা বাতিল। তাহলে রুকু আগে করতে হয়, সেজদা পরে করতে হয়, যদি আমি সেজদা আগে করি রুকু পরে করি বাতিল। কাইফিয়াতে কাইফিয়াতে মিল থাকতে হবে। পাঁচ নম্বরে মাকানে মাকানে মিলতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখাই দিছেন হজ হবে আরাফাতের ময়দানে, আমি যদি হজের দিন মিনার ময়দানে বসে থাকি, মুজদালিফায় বসে থাকি, হজ হবে? অথবা আমি যদি বাংলাদেশে আরেকটা জায়গা বানাই নি হজের জন্য, হজ হবে? হবে। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জায়গা নির্ধারণ করে দিয়েছেন জায়গার সাথে মিলতে হবে, জামানে জামানে মিলতে হবে, সময়ে সময়ে মিলতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের একটা সময় দেখাই দিয়েছেন, জিলহজ মাসের নয় তারিখ সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফার ময়দানে থাকতে হবে। ওই দিন প্রচন্ড ভিড়, মানুষ আর মানুষ, টয়লেটের মধ্যে সিরিয়ালে 9 জন 10 জন 15 জন দাঁড়ায় থাকে, এখন পুরো আরাফাতের ময়দান খালি পড়ে রয়েছে। আমরা তো খুব বুদ্ধিমান বাঙালি, আমরা সবাই বললাম ভাই শোনো এখন খালি পড়ে রয়েছে এই সুযোগ, আমরা সবাই মিলে চলো আরাফাতের ময়দানে থাকি কয়দিন। তাহলে আরাফাতের ময়দানে যদি এক মাসও থাকে হজ হবে? হবে না। ময়দান কিন্তু ওইটাই, আগের ময়দানে, ওই 9 তারিখের দিন যে ময়দান, এখনো সেই ময়দান। আপনি এখন আরামে থাকলেন এক মাস, কিন্তু হজ কেন হবে না? ওই সময়ে সবাই মিলে নেই। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত্তেবাতা করতে হয় এই 6 দিকটা খেয়াল রাখতে হবে। তাহলে আমার সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের আকীদা মিলতে হবে কিসের সাথে? সুন্নতের সাথে। আকীদা মিল থাকতে হবে সুন্নতের সাথে। যদি আকীদা সুন্নত অনুযায়ী হয় তাহলে আমরা আহলুস সুন্নাহ, আর আকীদা যদি সুন্নতের সাথে মিল না থাকে তাহলে আমরা আহলুল বেদাহ। এইজন্য নতুন নতুন কোন আকীদা বিশ্বাস করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় বিরাজমান, এটা কি সুন্নতি আকীদা না বেদাতি আকীদা? এটা বেদাতি আকীদা, সুন্নতি আকীদা না। যদি আল্লাহ সব জায়গায় বিরাজমান হয় তাহলে দোয়া করার সময় কোন দিকে করতে হবে? জি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করার সময় দোয়া করতে হবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, কি বলো? কারণ আল্লাহ তো সাইড়ের দিকে। এখন দোয়া করার সময় দেখি খালি আমরা উপরের দিকে হাত তুলি, আল্লাহ উপরের দিকে, এই জন্য কোন দিকে? উপরের দিকে করি। কিন্তু আবার জিজ্ঞেস করলে ভাই আল্লাহ কোন দিকে? আল্লাহ সব দিকে, সাইড়ের দিকে। তো সাইড়ের দিকে হইলে সাইড়ের দিকে দোয়া করা লাগবে না? আচ্ছা, আল্লাহ যদি চারিদিকে, হয়তো মাওলারে পাওয়ার জন্য বাঁশ ধরে উপরের দিকে উঠি কেন? মাওলা উপরের দিকে, এই জন্যই তো উপরে উঠি নাকি? যদি মাওলা চারিদিকে হয় তো দৌড়ায় কবরস্থানেও তো ঢুকার কথা, কবরেও তো ঢুকার কথা, যে আল্লাহ নিচের দিকেও আছে। কিন্তু নিচের দিকে খুঁজি না, খুঁজি কোন দিকে? উপরের দিকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেছেন কোন দিকে? উপরের দিকে। তাহলে অসংখ্য দলিল যে আল্লাহ রাব্বুল আলামিন ফিস সামা ওয়া ইলমুহু ফি কুল্লি মাকান, আল্লাহর এলেম, আল্লাহর দৃষ্টিশক্তি, আল্লাহর কুদরত, এগুলো সর্বত্র বিরাজমান। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হলেন ফিস সামা, উপরে। তাহলে এই যে আল্লাহর সর্বত্র বিরাজমান, এই আকীদা সুন্নতের বিপরীত আকীদা। আহমদ আর আহাদের মধ্যে কোনো পার্থক্য নাই, শুধু একটা মিমের পর্দা। মিমের পর্দা সরাই দিলে আহমদ আর আহাদ এক হয়ে যায়। এই আকীদা কি? বেদাতি আকীদা, শিরকি আকীদা, কুফরি আকীদা। আল্লাহ মানুষের ভিতরে ঢুকে যায়, মানুষ আল্লাহর ভিতরে ঢুকে যায়। মানসুর হাল্লাজের ভিতরে আল্লাহ ঢুকে গেছে, মানসুর হাল্লাজ আনাল হক দাবি করি আল্লাহর ওলি হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এই আকীদা কি সুন্নতি আকীদা না বেদাতি আকীদা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি এই আকীদা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলেমুল গায়ব, বেদাতি আকীদা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব জায়গায় হাজির নাজির, এই আকীদাগুলো কি? বেদাতি আকীদা, এগুলো সুন্নতি আকীদার খেলাফ। আচ্ছা, এরপরে আসেন বেদাতি আমল, অজুর নিয়ত, অজুর দোয়া। জানেন তো নাকি অজুর নিয়ত? জানেন কখনো এরকম নিয়ত পড়েন নাই, নিয়ত করেছেন, নিয়ত পড়েন নাই। নিয়ত করতে হয়, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত জরুরি, কিন্তু নিয়ত করতে হয়, নিয়ত পড়া। আপনারা যে এই যে তাবলিগে ইজতেমা আসছেন, নিয়ত পড়ি আসছেন না করি আসছেন? বাড়ি থেকে বেরোবার সময় নিয়ত পড়েন নাই? নাওয়াইতুন আযহাবা ইলা তাবলিগি ইজতেমা, কি এইভাবে করেন নাই? তাহলে এরকম না করলে ফজিলত পাওয়া যাবে? নিয়ত করে এসেছি আমরা, নিয়ত পড়ে আসি নাই। এই জন্য নিয়ত পড়াটা হলো এই রকম বানানো, ওজুর ক্ষেত্রে, গোসলের ক্ষেত্রে, তায়াম্মুমের ক্ষেত্রে, সলাতের ক্ষেত্রে, সিয়ামের ক্ষেত্রে, এগুলো কি সুন্নত না বেদাত? বাংলাদেশে অসংখ্য রকমের খতম আছে, খতম আছে না? ছোট খতম, বড় খতম, সুরিয়ানি খতম, তারপরে সবিনা খতম, তারপরে আরো কত রকমের খতম। এই খতমের যত পদ্ধতি, এগুলো কি সুন্নত না বেদাত? তারপরে দরুদের কত পদ্ধতি, নতুন নতুন দরুদ, দরুদে মাহি, দরুদে হাজারি, দরুদে লাখি, দরুদে কোটি, কত রকমের দরুদ। তারপরে শেখ সাদির কবিতা ও দরুদ বাংলাদেশে, বালাগাল উলা, এটাও বাংলাদেশে দরুদ হয়ে গেছে। এটা দিয়ে বাড়ি উদ্বোধন, ঘর উদ্বোধন, দোকান উদ্বোধন, সব কিছু উদ্বোধন হয় এটা দিয়ে, ওয়াজ মাহফিলও উদ্বোধন হয় এটা দিয়ে। তাহলে এই কবিতাকে দরুদ বানানো, এটাও সুন্নত না বেদাত? জিকিরের কত পদ্ধতি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পদ্ধতিতে জিকির করতেন, এটাই কিয়ামত পর্যন্ত সুন্নত। এর বাহিরে যত তরিকার নতুন নতুন জিকির, যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, এই পদ্ধতির সব জিকির কি বেদাত। আবদালুজ জিকরে লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হইল কি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহকে ভেঙ্গে টুকরা টুকরা করার অধিকার কারণে কেউ যদি শুধু লা ইলাহা বিশ্বাস করে, ইল্লাল্লাহ বিশ্বাস করে নাই, ইমানদার হবে? কেউ লা ইলাহা মানে না, খালি ইল্লাল্লাহ মানে, ইমানদার হবে? তাহলে দুইটা যোগ করলে ইমানদার। লা ইলাহা হলো ফামান ইয়াকফুর বিত্তাগুত, ইল্লাল্লাহ হলো ওয়ায়ুমিন বিল্লাহ। এই দুইটা মিললে ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, তাহলে এইটাকে বাঙ্গার টুকরা করার অধিকার বাংলাদেশে কিন্তু মানে যত প্রমোশন হয় তত জিকির ছোট হয়, এটা জানেন? মানে দেখবেন যে কোনো চাকরি বাকরিতে যখন আপনার পোস্ট যত উপরে উঠবো কাজ তত কমে যায়, কমে যায় না? আমরা যখন ইউনিভার্সিটির লেকচারার থাকি তখন ক্লাস যা থাকে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হইলে ক্লাস আরো কমে যায়, অ্যাসোসিয়েট হইলে আরো কমে যায়, প্রফেসর হইলে আরো কমে যায়, পদ উপরে উঠছে কিন্তু কাজ কমে গেছে, ক্লাস কমে গেছে। এই জন্য আমাদের বাংলাদেশে যখন কেউ তরিকতের লাইনে চলা শুরু করে তার পদ যত উপরে যায় জিকির তত ছোট হয়ে যায়, এটা খেয়াল করছেন কিনা? মানে প্রথম জিকির যখন শুরু হবে তখন থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মানে এই এখনো প্রাথমিক স্টেজে আছে। আচ্ছা কদিন পরে এই লোক উপরে উঠে গেছে, দ্বিতীয় স্তরে উঠে গেছে, এবার জিকির অর্ধেক লা ইলাহা বাদ, এবার হয়ে গেছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। কদিন পরে তৃতীয় স্তরে উঠে গেছে, আরো উপরে উঠে গেছে, এবার ইল্লাও বাদ, খালি আল্লাহ আল্লাহ আল্লাহ। কদিন পরে আরো উপরে উঠে গেছে, চতুর্থ স্তরে মারেফতে হাকিকতে পৌঁছে গেছে, এবার আল্লাহরেও কেটে টুকরা করে হু হা হু হা হু হা। এই জিকির আছে বাংলাদেশে, আছে না? অর্থাৎ আল্লাহকে কেটে টুকরা করার জিকির এবং লা ইলাহা ইল্লাল্লাহকে ভেঙ্গে ভেঙ্গে জিকির, এই জাতীয় জিকিরের যে পদ্ধতিগুলো এগুলো সব বেদাত। এই জন্য আমার সম্মানিত ভাই বোনেরা, আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না, আমরা সুন্নতের এত্তেবার ব্যাপারে গুরুত্বের ব্যাপারে সংক্ষিপ্ত যে আলোচনা করলাম আমরা এটা জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব এবং সবসময় সুন্নতের উপরে ইস্তেকামত থাকব, বেদাত থেকে সবসময় 100 গজ দূরে থাকব, বেদাত থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুন্নতের ইত্তেবা করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।